এবং এটা আমি কেন বানাইলাম সেটা আমি বলব। তো বলে যে এরকম ভাবে সে মাটি আর পানি দিয়া বর্তন তৈরি করলো, এইরকম একটা বলে যে কলস বানাইলো অথবা একটা হান্ডি বানাইলো, তারপরে সে সেটা আগুন দিয়া শেখলো। শেখার পরে সে বলে যে এটা এই হান্ডি আমি এই জন্যই বানাইছি, এটার উদ্দেশ্য এই এবং এটার মূল্য এত, এই কলসির মূল্য এত, এই কলসটা আমি এই জন্য বানাইছি এবং এটার মূল্য এত, এবং সেই লুটা এটার মূল্য এত এবং এটাকে আমি এই জন্যই বানাইছি। তো দোস্ত বলেন যে যেই ব্যক্তি কোন জিনিস বানায় সেই বলতে পারে যে সেটা সে কেন বানাইল এবং তার মূল্য কত হবে, সেই দুই জিনিস তার কাছেই জানা থাকে। আল্লাহ তাআলা নে ইস কায়নাত কো বানায়া হ্যায় আর সবসে আখির মে আল্লাহ নে ইনসান কো বানায়া। আল্লাহ নে বাতায়া কে সারে কায়নাত কি কীমত কম হ্যায়, এক ইনসান কি কীমত ইন সবসে জ্যাদা হ্যায়। বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালু হয়ে সমগ্র জগৎকে আল্লাহই বানাইছেন, আর বলে যে সমস্ত মখলুককে বানানোর পরে আল্লাহ সর্বশেষ মানুষকে বানাইছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মূল্য বয়ান করছেন স্বয়ং। আল্লাহ পাক রব্বুল আলামিনে বলেন যে একজন মানুষের মূল্য সমগ্র জগৎ এবং সমস্ত মখলুকের চেয়েও একজন মানুষের মূল্য বেশি। এক ইনসান জ্যাদা কিমতি কেউ হ্যাঁ কি ইনসান আল্লাহ নে হমেশা রহনে কে লিয়ে বানায়া, কায়নাত কো আল্লাহ খতম করনে কে লিয়ে পেদা ফরমায়া, তো খতম হো জানে ওয়ালে কি কোই কিমত নাহি, হমেশা রহনে ওয়ালে কি কিমত জ্যাদা হোতি। বলে যে ভাই দোস্ত মানুষের মূল্য এত বেশি কেন হইল? বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানহু মানুষকে সর্বদা থাকার জন্য বানাইছেন, বলে যে মানুষ সর্বদা থাকবে, আর যত জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন যত মখলুক সমস্ত মখলুক বলে যে সব খতম হবে এবং সব যে ধ্বংস হয়ে যাবে, এই জন্য যে জিনিস খতম হয় ফানা হয়ে যায় বলেন যে সেটার মূল্য থাকে না, আর বলেন যেহেতু মানুষ সর্বদা থাকবে এই জন্যই মানুষের মূল্য সমস্ত মখলুকের চেয়েও বেশি। তমাম জানোরো কো আল্লাহ তাআলা কিয়ামত কে দিন জিন্দা করেঙ্গে আর এক দূসরে পে জো জুলম জিয়াদতি কি হোগি উসকা বদলা উনকো দিলওয়ায়েঙ্গে, বদলা দিলওয়ানে কে বাদ ইয়ে ফরমায়েঙ্গে কুনু তুরাবান, হে তমাম জানোরো মিট্টি বন যাও খতম হো যাও। জব কাফির ইয়ে দেখেগা ইয়ে সারে জানোর মিট্টি বন গয়ে কাশ মি ইনসান না হতা জানোর হতা আজ মিট্টি বন কে মে খতম হো যাতা দোজখে মে জানে সে বচ যাতা। বলে যে ভাই দোস্ত কিয়ামতের দিন আল্লাহ জাল্লা শানহু সমস্ত মখলুককে পুনরায় উঠাবেন, বলে যে যত জানোয়ার যত মখলুক আছে সবকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুনরায় কিয়ামতের দিন উঠাইবেন, উঠানোর পরে এক জানোয়ার অন্য জানোয়ারের উপরে জুলুম করছে তো আল্লাহ জাল্লা শানহু সেখানে ইনসাফ করবেন, ওই যে জুলুম করছে তার থেকে বদলা নেবেন, বদলা দেওয়ানোর পরে আল্লাহ জাল্লা শানহু হুকুম দিবেন যে তোমরা সব মাটি হয়ে যাও। তো বলে যে সব মখলুক সবগুলো মাটি হয়ে যাবে, ওই যখন দেখতে পাবে বেঈমান আর কাফিররা যে এই সমস্ত জানোয়ার আর এই সমস্ত জীব জন্তু সব মাটি হচ্ছে, তো তখন তারা আফসোস করে বলতে থাকবে যে আফসোস যদি আমরা দুনিয়াতে এরকম ভাবে জানোয়ার হইতাম তাহলে আজকে আমরাও এরকম মাটি হইয়া আমাদের শেষ হয়ে যাইত, আমাদের সব মশালা এখানেই শেষ হইত, কিন্তু আর আমাদেরকে দুজকের মধ্যে জাহান্নামের মধ্যে যাইতে আমাদের হইতো না, আমরা এখানেই শেষ হয়ে যাইতাম। তো বলেন যে দোস্ত এই কথার আফসোস করতে থাকবে কি আমাদের দিন কাবির আর বেঈমানরা। اللہ نے بتایا ہے وما خلقت الجن والانس الا ليعبدون کہ اللہ نے انسان کو اپنی عبادت کے لیے پیدا فرمایا ہے تو بولے جی اللہ جل شانہ মানুষের উদ্দেশ্য বয়ান করতেছেন যে আল্লাহ স্বয়ং বলেন وما خلقت الجن والانس الا ليعبدون অর্থাৎ আমি মানুষকে আর জিনকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি, তো পাক রব্বুল আলামিন দুনিয়াতে যে বানাইছেন, বলেন যে আল্লাহর ইবাদতের জন্যই মানুষকে বানাইছেন। ইবাদতে বড়ি বড়ি চার হ্যায়, নামাজ, রোজা, হজ আর যাকাত। বলেন যে আল্লাহ পাকে যে আমাদেরকে ইবাদত দিয়েছেন এর মধ্যে বড় বড় ইবাদত হইল চারটা, নামাজ, রোজা, যাকাত আর হজ। এই চারটা হইল সবচেয়ে বড় ইবাদত। হজ এসি ইবাদত হয় যে জিন্দগি মে এক দফা ফর্জ হতি হ্যায়, উসকে বাদ জিতনে হজ করেগা ও সারে নফলি হজ হোগে। বলেন যে দোস্ত, হজ তো এটা এমন একটা ইবাদত আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দিয়েছেন। বলেন যে এটা যার উপরে হজ ফরজ হয়, এটা শুধু জিন্দগিতে একবারই হজ হয়। যখন সে একবার হজ করলো তো তার ফরজ আদায় হয়ে গেল, এরপরে বাকি যতই হজ করুক না সেটা তার জন্য নফল হবে আর ফরজ থাকলো না। রমজান কে রোজে হর ইনসান পে ফর্জ হ্যায়, লেকিন এক মহিনে ফর্জ হ্যায়, গ্যারহ মহিনে নফল হ্যায়। কিন্তু মানে যে দোস্ত, রমজানের রোজা সব মানুষের উপরেই ফরজ, ধনী গরিব সবের উপরেই ফরজ হয়। কিন্তু দোস্ত, বলে যে সেটা বছরে শুধু এক মাস, এক মাস রোজা রাখলে ফরজ শেষ হয়ে গেল আর তার উপরে ফরজ রইল না। কেউ যদি রোজা রাখে সেটা তার জন্য নফল হবে। যাকাত হর ইনসান পে ফর্জ নেই ফরমাই, যাকাত সে মালদারো পে ফর্জ হ্যায়, সাল মে এক মর্তবা ফর্জ হ্যায়। তো বলে যে দোস্ত, যাকাত যেটা সেটাও সবের উপরে ফরজ না, হজের মতো সবের উপরে ফরজ না, শুধু মালদারদের উপরে ফরজ হয় আর সেটাও বছরের মধ্যে মাত্র একবার ফরজ হয়। নামাজ এসি ইবাদত হ্যায় যে হর ইনসান পে ফর্জ হ্যায়, রোজানা পাঁচ মর্তবা ফর্জ হ্যায়, হর ইনসান পে ফর্জ হ্যায়। আসল ইবাদত নামাজ কি ইবাদত। তো বলে যে ভাই দোস্ত, নামাজ হইল এমন একটা ইবাদত যেটা সবের উপরে, শুধু বড় সবের উপরেই সেই ইবাদতটা ফরজ। নামাজ বলে যে সর্বদা এটা ফরজ, সারা বৎসর ফরজ। বলে যে এই জন্য এটাই হইল আসল ইবাদত, নামাজটাই হইল আসল ইবাদত যেটা সবসময় সবের উপরে ফরজ আছে। ইবাদত ইসলিয়ে কি জাতি হ্যায় তাকে আল্লাহ কি মদদ হাসিল কি যায়। ইয়াক নাবুদু ওয়া ইয়াক নাস্তাইন, আল্লাহ তেরি ইবাদত করতে হ্যায় তুজসে হি মদদ মাঙ্গতে হ্যায়। মদদ মাঙ্গনে কে লিয়ে সবসে আসান আমল নামাজ কা আমল। তো বলে যে দোস্ত, নামাজের আমলটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইবাদতটা আমাদেরকে দিলেন, বলে যে সেটা হইল এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন জাল্লা শানহু থেকে সাহায্য নেওয়ার জন্য। বলেন যে নামাজের মধ্যে আছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আমাদেরকে শিখাই দিয়েছেন যে তোমরা এই কথা বলো যে আল্লাহ আপনারই ইবাদত করতেছি এবং সাহায্য আপনার কাছেই প্রার্থনা করতেছি চাচ্ছি। তো বলে যে ভাই দোস্ত, আল্লাহর থেকে লওয়ার জন্য, আল্লাহর থেকে উপকৃত হওয়ার জন্য সবচেয়ে সহজ আর রাস্তার ইবাদত আল্লাহ জাল্লা শানহু দিয়েছেন, সেটা হইল নামাজ। খালি নামাজ পড়লে না কাফি নেই হ্যায়, আল্লাহ তাআলা চাহতে হ্যায় কি আমারি নামাজ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ কা নমুনা বনে। বলে যে দোস্ত, শুধু নামাজ পড়লেই হবে না, বলে যে আল্লাহ জাল্লা শানহু চাচ্ছেন, চাইতেছেন যে আমাদের নামাজটা সাইয়্যিদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হয়, নবী ওয়ালা নামাজ আমাদের নামাজ বনে। সারে ইনসান নামাজ পড়ে, হর ইনসান কি নামাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ কা নমুনা হো। তো বলে যে আল্লাহ চাচ্ছেন যে সবই নামাজ পড়ো, সব আল্লাহর বান্দারা সবই নামাজ পড়বে এবং প্রত্যেকের নামাজটা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হইতে হবে। নবীয়নে নামাজ কে জরিয়ে সে আপনি মাসাইল হল করওয়ায়ে। বলে যে সমস্ত নবীগণ ওনাদের সমস্যার সমাধান আল্লাহ থেকে নামাজের মাধ্যমে করাই এনেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মিশর চলে গায়, वहां जालिम बादशाह था, जो कोई खूबसूरत औरत उसके मुल्क में आते सिपाही पकड़कर बादशाह के पास ले जाते। तो हजरत इब्राहिम अलैहिस्सलाम की ज़ौजा मोहतरमा हजरत सायरा अलैहिस्सलाम को सिपाही पकड़कर बादशाह के पास ले गए। तो बोले जे हजरत इब्राहिम अलैहिस्सलाम उन्हीं मिश्रे गए, बोले जे जहां सेखाने पहुंचले सेखानेर बादशाह बहुत बड़ा जालिम छिलो, কারো যদি কোনো সুন্দর বেগম দেখত তো সে তার সেনাবাহিনীরা ধরে নিয়ে যাইত। তো বলেন যে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম মিশরে পৌঁছার পরে ওনার বেগম সাহেবকে ওই মিশরের বাহিনীরা ধরে তাদের বাদশার কাছে ওনার থেকে ছিনাইয়া নিয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম কো ওয়া কোই দোস্ত ভি নাহি, রিশতেদার ভি নাহি, জান পেহচান ওয়ালা ভি নাহি, আল্লাহ হর জগহ হ্যায়, নামাজ পড়নি শুরু কর দি। তো বলে যে দোস্ত, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোন পরিচিত লোক মিশরে ছিল না, কোন দোস্ত আবাবও ছিল না, আত্মীয় স্বজন কেউই সেখানে ছিল না, কিন্তু বলে যে আল্লাহ তো সব জায়গায় আছেন, সর্ব অবস্থায় আছেন, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি সেখানের মধ্যে নামাজ পড়া শুরু করে দিলেন। সিপাহী বাদশাহকে পাশ লেকর গে, বাদশাহ নে বুঝে নিয়েছে আপনা হাত বাড়ায়া, আল্লাহ নে মির্গি জেসা দৌড়া উসমে ডাল দিয়া, হাত পা মুড় গিয়া জমিন পে গির গিয়া। বলে যে যখন সেই জালিম বাদশাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বেগম সাহেবের দিকে হাত বাড়াইতে গেল, তো বলে যে ওই বাদশার উপরে মির্কি বেমারের মতো এক বেমার আসলো, আর সে বেহুশ হইয়া জমিনের মধ্যে পড়ে গেল। পিছিয়ে হাঁটা ঠিক হয়ে গিয়া দুবারা হাত বাড়ায়া, এর ওই দৌড়া পড়া জমিন পে গির গিয়া, বেহুশ হয়ে গিয়া, কুছ নেই কর সকা। তো বলে যে যখন সে আবার পিছনে হটলো তো আবার ঠিক হয়ে গেল, সে আবার দাঁড়াইয়া উঠে আসে, যখন আবার সামনের দিকে হাত বাড়াইতে গেল তো বলে যে আবারও সেই রকম তার উপরে কামড়ে আসলো, আর বেহুশ হইয়া সে জমিনের মধ্যে পড়িয়া গেল, ওনারে কিছুই করতে পারলো না। কেন লাগা সিপাহিও সে এ ইনসান নেই, এ তো জিন মালুম হতি হ্যাঁ, লিহাজা লে যাও ইসকো মেরে পাস সে। তখন সে তার বাহিনীকে বলল, তার বাহিনীকে ডেকে বললো, এত মানুষ নিয়ে আসো নাই তোমরা, এটা তো জিন, সুতরাং জলদি এখান থেকে তোমরা তাকে নিয়ে যাও। জব হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পাশ পৌঁছে তো উসি তরহ সে নামাজ মে লাগে হুয়ে থে। বলেন যে যখন ওনারা আবার ফিরত দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে আসলো, তো বলেন যে যখন ওনাকে নিয়ে গেছিল উনি নামাজে দাঁড়াইছিলেন, আবার যখন তারা ফিরত নিয়ে আসছে এত কিছুর পরে আয়েশা দেখতেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম নামাজরত অবস্থায় আছেন, নামাজই করতেছে। আল্লাহ সে দোয়া মাঙ্গনা আল্লাহ কি মিন্নত ও খুশামত করনে কে লিয়ে হ্যায়। বলে যে ভাই দোস্ত, আল্লাহর কাছে যে যাওয়া, বলে যে দোয়া করা, সেটার উদ্দেশ্য কি? বলে যে আল্লাহকে খুশামত করা, খুশামত করা, এটাই হইল দোয়ার উদ্দেশ্য। হম তো এসে দোয়া মাঙতে হ্যাঁ জেসে হোটেল মে যাকর অর্ডার দেতা হ্যায় আদমি কে, চাই লে আও, বিস্কুট লে আও, ফলানি চিজ লে আও, তো অর্ডার নেই দে রা আল্লাহ কো, আল্লাহ কি মিন্নত করনি হ্যায়, খুশামত করনি হ্যায়, জিতনি দের খুশামত মে রহেগি উতনা বক্ত হামারা দোয়া মে শুমার হোগা। বলে যে ভাই দোস্ত, আজকে আমরা যে দোয়া করি আমাদের দোয়ার কি অবস্থা? বলে যে আমরা দোয়া হইল যে এরকম একজন হোটেলে গেল, যাই অর্ডার দিতেছে হোটেলওয়ালাকে যে তোমরা চা নিয়ে আসো, বিস্কুট নিয়ে আসো, সেটা নিয়ে আসো। বলে যে আমাদের দোয়ার অবস্থা সেটাই, আমরা আল্লাহকে বলে এটা করে দাও, সেটা করে দাও, তো বলে যে ভাই দোস্ত সেটা দোয়া হইল না। দোয়া কি? বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশামুদ করা, তুষামুদ করা, আল্লাহর কাছে চাইতে থাকা, আল্লাহর কাছে নত হওয়া, বলে যে সেটাই হইল দোয়া। নবীও নে নামাজ কে জরিয়ে সে আপনে মাসাইল হল করওয়ায়ে। তো এই জন্য বলেন যে নবীগণ তো ওনারা নামাজের মাধ্যমে আল্লাহ থেকে ওনাদের মশালাকে সমাধান করাইছে। নামাজ কে ছুট জানে পর আল্লাহ নে সুলেমান আলাইহিস সালাম কো তখত সুলেমানই দে দিয়া। তো বলেন যে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের নামাজ ছুটিয়া গেছিল একটা, তো বলেন যে ঈদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে তখতে সুলাইমানি যাকে বলে সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন দিলেন। ছুটি রিয়াসত থি উনকি, ঘোড়ে মঙ্গওয়ায় কিসি ইলাকে সে, উন ঘোড়ো কে দেখনে মে এসে লগে কি আসর কি নামাজ কাজা হো। বলেন হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বটা বহুত ছোট ছিল, তো বলেন যে কোথাও থেকে উনি ঘোড়া আনাইছিলেন, তো উনি ঘোড়া দেখতেছিলেন, ঘোড়া যেগুলো আসছে ওনার জন্য ঘোড়াগুলো উনি দেখার মধ্যে ব্যস্ত ছিলেন, এর দ্বারা ওনার এই আসরের নামাজ ছুটিয়া গেছিল। نماز کے فوت ہونے پر طبیعت میں بہت فرق پیدا ہوا, بے چینی, اضطراب, اپنے عبادت خانے میں جا کر اللہ کے سامنے تڑپنے لگے. বলেন যে ওনার যে নামাজ ছুটিয়ে গেল এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম বড় পরেশান হইলেন, বড় দুঃখিত হইলেন, এবং ওনার ইবাদত খানে যাইয়া আল্লাহর দরবারে উনি এরকম ভাবে বড় খোশামোদ শুরু করলেন আর বলেন যে ওনার অনেক পরেশান হইলেন. আল্লাহ কো উনকি বেচারি বেকরারি পছন্দ আয়, ফরমায়া হে সুলাইমান জো মাঙ্গোগে আজ হম তুমে দে দেঙ্গে. বলে যে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম এরকম ভাবে আল্লাহর দরবারে পেরেশান হইতেছিলেন আর এরকম ভাবে আল্লাহর দরবারে খুশামুদ করতেছিলেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন. খুশি হইয়া বললেন যে আয় সুলাইমান, আজকে এখন তুমি যা চাবে আমি তোমাকে তাই দিয়ে দিব. اللہ مجھے ایسی سلطنت دے جو میرے بعد کسی کو نہ ملے. تو بولیں جے حضرت سلیمان علیہ السلام انہار سے ہی سنگھاسن اور سے راجتو چاہلین اور اللہ کے سے دعا کر لیں جے اللہ ہمارے ایمن ایک راجتو دیا دو جے راجتو اور کیوں ہمار پر یہ رقم بھاوے سامراجیہ اور مالک اور کیوں ہوئی دے پر دینا یہ رقم ہمارے ایک راجتو دان کرو. اللہ نے انہیں انسانوں کا بھی بادشاہ بنایا, جنات کا بھی بادشاہ بنایا, جانوروں کی بولیاں بھی سکھائیں, پرندوں کی بولیاں بھی سکھائیں, اور اللہ نے حدود کو ان کے لیے انجینئر بنایا. تو بولے جی انہیں جہاں دعا کر لیں اللہ پاک رب العالمین انہیں کے ایتو بڑو راجتو دلیں. بولے جی انہیں مانوشے رو بادشاہ بنائی لیں, جینئے رو بادشاہ بنائی لیں, سمست جانوار سموہ انہیں کتھا بوزار انہیں کے اللہ پاک رب العالمین شکتی دان کر لیں, ایمون کی انہیں باقی دے رو کتھا بھاشا بوزتیں সেই আল্লাহ পাক রব্বুল আলামিন সেইটাও তোনাকে দান করলেন, আর হুজুর বাকিকে ওনার জন্য ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন. তখন সুলেমানের পর সুলেমান আলাইহিসসালাম বেঠ যাতে উনকে দায়ে বায়ে ওয়াজির বেঠ যাতে আর উসকে বাদ ও তখন সুলেমান হাওয়া কো হুকুম দেতে কি হাওয়া কো আরে হাওয়া ইস তখত উঠা উঠা কর ফলা জায়গা লে যা. আব আসমান মে ও ফিজা মে وہ تخت اڑتا جاتا اور اوپر پرندے اڑتے جاتے سایہ کرتے اور نیچے جانور دوڑتے جاتے کہ سلیمان علیہ السلام کے تخت کا سایہ ہمارے اوپر پڑ جائے. تو بولیں جے حضرت سلیمان علیہ السلام انار سنگھاسن بشال چھل, بولیں جے اٹھا تو منی بستین انار ڈائنے بامے ایرکم بھاوے انار وزیر گھن بستین اور بسار پڑے بولیں جے انار منتریرا سب بسل انار এই যে সভা মজলিসের সমস্ত লোক বসার পরে বলেন যে বাতাসকে উনি হুকুম করতেন, বাতাস ওনার হুকুম মানত আর বলতেই কথা যে চলো আমাকে নিয়ে ওখানে পৌঁছাও, তো সাথে সাথে বাতাস এই বিশাল সিংহাসন নিয়ে উঠতে থাকতো. আর বলেন যে এমনি নিচ দিয়া ওনার তখত আর ওনার সেই সিংহাসন নিয়ে যেদিকে বাতাস যাইত এটার ছায়া যাতে ওই জানোয়ারদের উপরে পড়ে, এই জন্য জানোয়ার গুলো সেই ছায়ার উপরে পড়ার জন্য একটু ছায়া তাদের গায়ে লাগুক এটার জন্য ওনার পিছিয়ে পিছিয়ে দৌড়তে থাকতো. আর বলে যে উপর দিয়া বাকিরা ওনাকে ছায়া করে রাখতো যাতে আসমানের থেকে রুদ্র না লাগে, সেই জন্য ওনার উপরে বাকিরা এরকম ছায়া করতে থাকতো. নামাজ ছুট গই, উসমে তবিয়ত মে খারাপ আর আফসোস হুয়া, উসমে আল্লাহ নে তখতে সুলেমানি দে দিয়া. تو نماز پڑھنے پر تخت سلیمانی سے بڑی چیز دے سکتے ہیں. تو بولے جی بھائی دوستو حضرت سلیمان علیہ السلام نماز چھوٹیا گیا جار کارنے انہیں پریشان ہوئے لین لجیت ہوئے لین اور ایرکم بھاوے جہاں اللہ پاکر دربارے ایرکم بھاوے پریشان ہوئے لین تو اللہ پاک رب العالمین انہاں کے ایرکم رازم تو دان کر لین. তো যদি নামাজ আমি ঠিক মতো পড়ি তো আল্লাহ জাল্লা শানহু এই সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের চেয়ে আরো বড় রাজত্ব আল্লাহ দিতে পারে. আমার নামাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নামাজ কা নমুনা বনে, ইসকে লিয়ে চন্দ চিজে নামাজ সে পহলে বাহার তৈয়ার করনি পড়েগি. বলে যে দোস্ত আমাদের নামাজটা নবী ওয়ালা নামাজ হয়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো হয়, সেইটার জন্য আমাদের মেহনত করে নামাজের বাইরে কয়েকটা জিনিস আমাদেরকে বানাইতে হবে, তৈয়ার করতে হবে. সবচেয়ে পহলে ঈমান বিল গায়ব তৈয়ার করনা হোগা. বলে যে আমরা মেহনত করে আমাদের অর্জন করতে হবে এই নবীওয়ালা নামাজ পড়াইবার জন্য। এর মধ্যে সবচেয়ে প্রথম জিনিসটা যেটা হইল সেটা হইল ঈমান আমাদেরকে বানাইতে হবে, ইকিন শিখতে হবে। ঈমান বানানে কে লিয়ে চার রাস্তে ইনসান কো আল্লাহ নে দিয়ে। আর বলে যে দোস্ত, ঈমান বানাইবার জন্য আল্লাহ জাল্লা শানহু মানুষকে চারটা জিনিস, চারটা রাস্তা দান করছে, চার লাইনে মানুষের ঈমান বলবে। এক, জুবান, জুবান সে হামারে কবি ঈমান কে খিলাফ বোল না নিকলে, আর বোল হামারা ঈমান কে মুতাবিক হো। বলে যে এক নম্বর রাস্তা হইল দোস্ত জবান। বলে যে জবানের দ্বারা আমাদের কোনদিন ঈমানের খেলাফ, ঈমানের বিপরীত কোন শব্দ যাতে আমাদের ঈমান জবান দিয়ে আনা বাহির হয়, বলকে সর্বদা আমরা যখনই বলবো তো ঈমানের কথাই বলবো এবং ঈমানের লাইনেই বলবো। ঈমান কে বল কিয়া হ্যাঁ, আল্লাহ সে হতা হ্যাঁ, মখলুক সে আল্লাহ কে বগর কুছ নেই হতা। তো বলে যে ভাই ঈমানের কথাটা হইল কি? বলে যে ঈমানের কথাই হইল যে সব যা কিছু হয় সব কিছু আল্লাহ জাল্লা শানহু থেকেই হয়, আল্লাহর গায়েব থেকে কিছুই হয় না, সব কিছু আল্লাহর থেকেই হয়। হযরত মূসা আলাইহিস সালাম সে উনকে কওম নে ইয়ে সওয়াল কিয়া, মান আলামুন নাস, সবসে জ্যাদা ইলম জাননে ওয়ালা কৌন? তো আল্লাহ কো জবাব ইয়ে পসন্দ থা, আল্লাহু আলাম। উনহোনে ইয়ে ফরমা দিয়া কে আনা, মেয়ে সবসে জ্যাদা ইলম ওয়ালা হুম, হর উম্মত কা নবী উস উম্মত মে সবসে জ্যাদা ইলম ওয়ালা হোতা হ্যায়, ইয়ে বাত হক হ্যায়, লেকিন আল্লাহ কো পসন্দ থা কে আল্লাহু আলাম, আল্লাহ জ্যাদা জানতে হ্যায় কে সবসে বড়া ইলম ওয়ালা কৌন। আল্লাহ নে ইসকে লিয়ে হযরত সুলেমান, হযরত মূসা আলাইহিস সালাম কো হুকুম দিয়া, যায় হামারে এক বন্দে কে পাস, উনসে উনকা ইলম সিখ কর আয়। তো বলে যে দোস্ত, এক সময় হযরত মূসা আলাইহিস সালাম কে ওনার উম্মতরা জিজ্ঞাসা করলো যে আয় আল্লাহর নবী সবচেয়ে বড় আলিম কে? তো বলে যে এই জবটার মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম এই কথা বলাটা আল্লাহর কাছে পছন্দনীয় ছিল যে আল্লাহই ভালো জানেন সবচেয়ে বড় আলিমকে। এ কথা না বলে হযরতে মূসা আলাইহিস সালাম উত্তর দিলেন যে আমি, কারণ উম্মতের মধ্যে যিনি নবী হন, ওই জমানায় যিনি নবী হন উনি সবচেয়ে বড় আলিম হয়ে থাকেন, এই হিসাবে তো জবাব ঠিক ছিল। কিন্তু আল্লাহ জাল্লা শানুর কাছে দরবারে জবাব ছিল যে আল্লাহই ভালো জানেন সবচেয়ে বড় আলিমকে, এই কথা বলা। এই জন্য হযরতে মূসা আলাইহিস সালামকে বললেন যে যাও, আমার এক বন্দা আছে এক জায়গায়, যিনি কাছে যা ওনার কাছে আরো বেশি এলিম আছে সেইখানে যাইয়া তুমি তার থেকে এলিম শিখে আস। হযরত খিজর আলাইহিস সালামকে পাস হযরত মূসা আলাইহিস সালাম তশরীফ লিয়ে গয়ে, কি জো আল্লাহ নে আপকো এলিম দিয়ে আপনে পাস সে, মে উসমে সে কুছ সিখনা চাহতা হুঁ। তো বলে যে উনি হইলেন হযরত খিজর আলাইহিস সালাতু ওয়াসসালাম। তো হযরত মূসা আলাইহিস সালাম ওনার তালাশে বাহির হইয়া যাইয়া ওনাকে পাইলেন, আর ওনাকে যাইয়া বললেন যে আল্লাহ জাল্লা শানহু আপনাকে যে এলিম দিছেন, আমি সেই এলিম থেকে এলিম শিখবার জন্য আপনার কাছে আসছি। সালাম যে কাহা কি আপ ও ইলম হাসিল নেই কর সকতে, কিন্তু উসমে আপকো সবর করনা পড়েগা, সবর আপ কর নেই সকেঙ্গে, লিহাজা আপ নেই ইলম হাসিল কর সকতে। তো হযরত খিজির আলাইহিস সালাম বললেন যে আপনি এলিম শিখতে পারবেন না, কারণ এলিম শিখতে হইলে সবুর আর ধৈর্য ধরতে হয়, আর আপনার মধ্যে এতটুকু ধৈর্য ধরার শক্তি নাই, কাজে আপনি আমার থেকে এলিম শিখতে পারবেন না। মূসা আলাইহিস সালাম ফরমায়া, নেই মে সবর করুন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে না, আমি ধৈর্য ধরব, সবুর করব। দোনো কিশ্তি পে সওয়ার হুয়ে, কিশ্তি ওয়ালোনে দরিয়াকে পার পৌঁছা দিয়া, উতর উতর খিজর আলাইহিস সালাম নে উসকা তখতা তোড় দিয়া। তো বলে যে চলতে চলতে দুজন জায়গা এক নদীর মধ্যে নৌকায় উঠলেন, নৌকা দিয়া যখন ওরা ওই পারে পৌঁছে দিল, হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম নৌকা থেকে উঠে ওই নৌকার একটা কাঠকে ছিদ্র করে দিলেন। মূসা আলাইহিস সালাম নে ফরমায়া, আরে হযরত খিজর, ইয়ে আপনি ক্যা কিয়া? ইন কশ্তি ওয়ালোনে হামে মুফত মে দরিয়া পার করা দিয়া, আপনে উনকো এহসান কা বদলা ইয়ে দিয়া কি উনকি কশ্তি কো তোড় দিয়া। তো বলে যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা হযরত খিজির কে বললেন, আরে খিজির আপনি করলেন কি? নৌকাওয়ালারা আমাদেরকে মুফত পয়সা দিল না, বিনা মজদুরিতে আমাদেরকে ফসিলহীন নদী বার করাই দিল, আর এর বদলা আপনি এদের কি নৌকাকে আপনি দিলেন নষ্ট করে দুবাইয়ে মারার জন্য? আজি হজরত মূসা আপ জব জানতে নেই তো বলতে কিউ হ্যায়? তো বলেন হজরত খিজির আলাইহিসসালাম মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা তুমি যখন জানোই না তো কথা কেন বলো, কেন প্রশ্ন করো? যখন তুমি জানো না তো তুমি প্রশ্ন করো কেন? আগে গে তো এক বাচ্চা মেলা বচ্চে কো পকড় কে হজরত খিজির আলাইহিসসালাম নে কতল কর দিয়া। তো বলেন যে সামনে চললেন, যাইয়া এক বাচ্চা পাইলেন, পাওয়া করে হজরত খিজির আলাইহিসসালাম সেই বাচ্চাকে ধরলেন, যেই কাম করছেন হজরত খিজির আলাইহিসসালাম, হজরত মূসা আলাইহিসসালামের ভিতরে নহি আনিল মুনকারের জজবা উঠছে, সাথে সাথে উনি বললেন, আরে মূসা খিজির, মূসা আলাইহিসসালাম বললেন, খিজির তুমি করলা কি এইরকম নির্দোষ এক বাচ্চাকে আপনি এইরকম ভাবে কতল করে দিলেন, এইরকম ভাবে তাকে জবাই করে দিলেন? হযরত খিজির আলাইহিসসালাম আজ কিয়া, হে হযরত মূসা জবাব জানতে নেই তো বলতে কিউ? বলে যে সাথে সাথে হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আরে মূসা আমি কেন জবাই করলাম এই বাচ্চা, এই কথা যখন তুমি জানোই না তো তুমি কেন কথা বলো, তুমি কেন প্রশ্ন উঠাও, জানো না যখন তখন তুমি কেন বলো? আগে গে তো গাঁ মে বস্তি বালোকে খানা মাঙ্গা, খানা নেই খেলা। তো বলে সামনে চলতে চলতে যাই এক বস্তিতে পৌঁছলেন, বস্তিওয়ালাদের কাছে খানা চাইলেন, এরা খানা দিল না ওনাদেরকে, খানাও খাওয়াইল না তারা। তো বস্তি মে এক দিবার খড়ি থি জিসকে নিচে খজানা থা সোনে চাঁদি কা, ও টেড়ি হো গই থি, হযরত আলাইহিসসালাম নে উস টেড়ি দিবার কো সিধা কর দিয়া। তো বলে যে ওই বস্তিয়ার মধ্যে ওই গ্রামের মধ্যে একটা দেয়াল ছিল যেটার নিচে সোনার রূপা লুকানো ছিল, দহন করা ছিল, ওই দেওয়ালটা ভাঙতে ছিল সাইড হয়ে মানে পড়ে যাওয়ার উপক্রম ছিল, হজরতে খিজির আলাইহিসসালাম এটারে ধাক্কা দিয়ে সোজা করে দিলেন, খাড়া করে দিলেন আপনার জায়গার মধ্যে। মূসা আলাইহিসসালাম নে ফরমায়া, আজি হজরতে খিজির আপ হরেক কে সাথ উল্টা মামলা করতে হ্যায়, কশ্তি বালোনে হামারে সাথ আচ্ছা শুরু কিয়া, উনকে কশ্তি তোড় দি, গাঁও বালোনে হমে খানা নেই দিয়া, উনকা কাম মুফত মে কর দিয়া, হম মজদুরি লে লেতে হ্যায়। তো বলে যে হযরত মূসা আলাইহিসসালাম সাথে সাথে বললেন, আরে খিজির আপনি তো সব কাম উল্টাই করতেছেন, ওরা আমাদেরকে মুক্ত নদী অতি পার করাই দিল, তাদের নৌকা দিলেন আপনি নষ্ট করে, আর এখানে তারা আমাদেরকে খানাও খাওয়াইল না, আর আপনি তাদের কাম আপনি মুফত করে দিলেন, তাদের দেয়ালকে আপনি সোজা করে দিলেন, মুফত কোনো পয়সা নিলেন না। তো হযরত খিজির আলাইহিসসালাম নে আরজ কিয়া, আজি হযরত মূসা জবাব জানতে নেই তো বলতে কিউ হ্যায়? আবারও হযরত খিজির আলাইহিসসালাম বললেন, আরে মূসা তুমি যখন জানো না তো প্রশ্ন কেন করো, বলো কেন, কথা বলো কেন? তিন মর্তবা ইয়ে সুন্না পড়া কে জবাব জানতে নেই তো বলতে কিউ হ্যায়? বলে একবার নয় তিনবার হযরত মূসা আলাইহিসসালামকে এই কথা শুনতে হইল যে যখন তুমি জানো না তো কথা কেন বলো? তোমার জবান পর মখলুক সে হোনা কবি নেই আনা চাই। তো বলে যে ভাই দুষ্ট, এই জন্য আমাদের জবানের মধ্যে কোন সময় যাতে মখলুক থেকে হয় এই কথাটা না আসে। মখলুক সে হোনে কি বাদ জবান পে আনা ইয়ে ঈমান কে খিলাফ বোল হ্যায়। বলে যে দুষ্ট, জবানের মধ্যে মখলুক থেকে হয় এই কথাটা চালু হওয়া এটা একবারে বিলকুল ঈমানের বিপরীত জিনিস। দুসরি চিজ ইয়ে হ্যায় কি আপনি আঁখো সে ঈমান কি নিগাহ সে দেখনা। আর বলে যে ভাই দুষ্ট, ঈমান বানার দ্বিতীয় রাস্তা হইল, বলে যে আমরা চোখের দ্বারা ঈমানের লাইনে দেখা। ঈমান কি নিগাহ সে দেখনে কা মতলব ক্যা হ্যায়? বাদ চিজো কো ইনসান হোনে কি নিগাহ সে দেখতা হ্যায়, বা চিজো কো না হোনে কি নিগাহ সে দেখতা হ্যায়। তো বলে যে ভাই দুষ্ট, ঈমানের লাইনে দেখার অর্থটা কি? বলে যে মানুষে কিছু জিনিস তো এরকম আছে যেটার থেকে হওয়া দেখে, আর কিছু এরকম ভাবে জিনিস আর বস্তু আছে যেগুলার থেকে না হওয়া দেখে মানুষের চক্ষু দিয়া, এই দুইটা জিনিস দুই লাইনে দেখে। হম সব ইয়া বেঠে হুয়ে হ্যায়, এক আদমি আতা হ্যায় বাহার সে, কেতা আপ লোগ ইয়া বেঠে হো, سڑک پر شیر آ گیا تو بولے جاتا تھا یہاں ایکانے بسا آسی سب হঠাৎ করে একজনে এসে এই খবর দিল যে রাস্তার মধ্যে বিশাল এক বাঘ এসে হাজির হয়েছে, বিশাল বাঘ আসিয়া গেছে। শের কে নাম শুনতেই হম ঘবরা যায়গে, খড়ে হো যায়গে, মৈদান সে হম ভাগ যায়গে, শের কো মারনে কা কোই ইন্তজাম করো, বন্দুক লাও, কো পিস্তল লাও, তো হমারি ফিকর ইয়ে হো যায়গে। তো বলে যে ভাই বাঘ আসছে, এই কথা শোনার সাথে সাথে বলে যে আমরা আমরা ভয় পাই যাইব, আর আমরা কি করবো? বলেন যে আমরা সাথে সাথে এখান থেকে ভাগা শুরু করব ময়দান থেকে, আর যাইয়ে বলবো যে ভাই বাঘকে মারার ব্যবস্থা করো, বন্দুক নিয়ে আসো, এরকম ভাবে অস্ত্র আনো, আগে সেই বাঘকে আমাদের মারতে হবে। বলে যে সাথে সাথে আমরা এখান থেকে ভালাইব, আর আমাদের মধ্যে এই ভাব পয়দা হবে যে ভাই এটাকে তো আমাদের মারতে হবে, এটার জন্য অস্ত্র আনতে হবে। পনেরো মিনিট কে বাদ ও আদমি ইয়ে কেনে লগা শের আয়া তো হ্যাঁ মগর মরা হুয়া হ্যাঁ। বলে যে পনেরো মিনিট পরে আবার ওই ব্যক্তি আসছে, এসে খবর দিতেছে যে ভাই বাঘ তো আসছে ঠিকই, কিন্তু বাঘটা জিন্দা না, এটা একটা মরা বাঘ, এখানে মরা বাঘ আসছে। মরে কথা শুনতে আমার দিল মধ্যে শের কা ডর নিকল যায়। বলে যে এই শব্দটা শোনার সাথে সাথে যে মরা বাঘ, বলে যে আমাদের দিলের মধ্যে যে একটা ভয় আসছিল সেই ভয়টার সাথে সাথে চলে যাবে, আর ভয় থাকবে না। জওয়ান তো জওয়ান, বুড়ে বচ্চে ভি শের কে পাস যায়গে। বলে যে জওয়ান তো আসেই আছে, বলকে বুড়া মিয়া এবং বাচ্চা সবই দৌড়িয়ে যাবে বাঘের কাছে দিয়ে বসবে। এখন কই উসকি দম কো না পেগা, কই গলে কে বালো কো না পেগা, কই উসকে দাঁতো কো দেখেগা, কই উসকে পঞ্জে কো দেখেগা। গজনে কে জিন্দা শের কো দেখতে হম হোনে কি নিগাহ সে, মুর্দা শের কো দেখতে হ্যায় না হোনে কি নিগাহ সে। বলে যে ভাই একদম দৌড়িয়া কাছে যাইয়া কেউ তার লেজটা কত লম্বা এটা মাপতে শুরু করবে, কেউ তার গলার মধ্যে পশমগুলা কত লম্বা, কেউ তার দাঁত দেখবো, কেউ তার পাঞ্জা যেটা দিয়ে আক্রমণ করে সেটা দেখতে থাকবে। তো বলে যে ভাই দুস্থ এই হবে, এই জন্য বলে যে আমরা যে দেখি জিন্দা বাঘ এদের থেকে হওয়া দেখি, আর মরা বাঘ থেকে না হওয়া দেখি। আমরা জিন্দা বাজির কো হম হোনে কি নিগাহ সে দেখতে হ্যাঁ, মুর্দা বাজির কো হম না হোনে কি নিগাহ সে দেখতে হ্যাঁ। বলে যে ভাই জিন্দা মন্ত্রী সাহেব যিনি জীবিত, বলে যে ওনার থেকে হওয়া দেখি, আর যেই মন্ত্রী সাহেব মারা গেছেন ওনার থেকে না হওয়া আমরা দেখি, যে ওনার থেকে কিছু আর হয় না। আমারই নিগাহ ইমান ওয়ালি নিগাহ বানে। তো বলে যে ভাই আমাদের দৃষ্টিটা ইমান ওয়ালা দৃষ্টি হইতে হবে, নজর হইতে হবে। ইমান ওয়ালি নিগাহ কিয়া হ্যাঁ, কায়নাত কি তমাম চিজোঁ কো না হোনে কি নিগাহ সে দেখনা, হজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাল কো হোনে কি নিগাহ সে দেখনা। বলে যে ভাই দোস্ত ইমানের নজরটা কি? বলে যে দুনিয়া যত আসবাব আছে, যত বস্তু আছে, সব কিছুর দ্বারা কিছু হয় না, এই নজরে দেখতে হবে। আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল নিয়ে আসছেন, বলে যে সেই আমলের মাধ্যমে হবে, সেই আমলের দ্বারা হবে, সেই দৃষ্টিতে আমাদের দেখতে হবে। নেই কার আমাদের পাশে গুজর কে গেই উসকো হম না হোনে কি নিগাহ সে দেখে। বলে যে ভাই নতুন গাড়ি, সম্পূর্ণ নতুন কার আমাদের সামনে দিয়ে গেল, তো আমরা দেখতে হবে যে এর দ্বারা কিছু হবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাল কো হোনে কি নিগাহ সে দেখে। আর বলে যে ভাই দোস্ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের দ্বারা হওয়া হয়, এই দৃষ্টিতে আমাদের দেখতে হবে। এক আদমি উযু কর রাহা হ্যায়, উযু করনা হুজুর পাক আলাইহিস সালাম কা আমল হ্যায়, ইসকো হোনে কি নিগাহ সে দেখেঙ্গে। তো বলে যে এক ব্যক্তি উযু করতেছে, বলে যে উযু করাটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মধ্যে একটা আমল, এই জন্য বলে যে উযুর দ্বারা হবে, এই দৃষ্টিতে আমাদের দেখতে হবে। ইয়ানে উযু করেগা, দোয়া পড়েগা, শাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জান্নাত কি আঠো দরওয়াজে আবি খোল দে। তো বলে যে ভাই দোস্ত যখন উযু করবে, উযু করার পরে যখন দোয়া পড়বে, শাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, এই দোয়া যখন করবে, তো পড়ার সঙ্গে সঙ্গে বেহেশতের আটটা দরজা তার জন্য খুলিয়ে দেওয়া হবে। আর কিয়ামত কে দিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি উম্মতি কো আজায় উযু কে চমকনে কে জরিয়ে সে পেছানেগে। আর বলে যে ভাই দোস্ত কিয়ামতের দিন রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত কে পরিচয় করবেন কিসের দ্বারা? বলে যে অঙ্গ দিয়ে তারা উযু করে ওই আল্লাহর উম্মতকে জিততে পারে। তিসরা রাস্তা হ্যাঁ কান, কান সে ঈমান ওয়ালা বোল হমারে দিল মে যায়, ঈমান কে খিলাফ কোই বোল হম নাহি সুনেঙ্গে। তো বলে যে ভাই তৃতীয় রাস্তা হইলো যার দ্বারা আমাদের যার মাধ্যমে ঈমান বন্ধে সেটা হইল কান। বলে যে দোস্ত কানের মধ্যে আমরা কানের দ্বারা ঈমানের কথা শুনব, আর ঈমানের খেলাফ কোন কথা আমরা কান দিয়া শুনব না। রব্বুকা ফাকাব্বির, আপনি রব্বকে বড়াই বয়ান করো, আল্লাহ কি বড়াই ওয়ালে বোল ও ঈমান ওয়ালে বোল হ্যাঁ, মখলুক কি বড়াই ওয়ালে বোল ও ঈমান কে খেলাফ বোল হ্যাঁ। তো বলে যে ভাই ওরাপাকে ফাঁকা দিয়ে অর্থ হলো যে আল্লাহর বড়াই কথা শোনা। বলে যে এটা এটা আর এটা হইল আল্লাহর পাঁচ রব্বুল আলামিনের বড় এই কথাটা শোনা, এটা হইল ইমানের কথা। আর বলেন যে মখলুকের বড়াই বলা এটা হইল ইমানের খেলাফ কথা, আর শোনাটা হইল ইমানের খেলাফ শোনা। আজ আমাদের মজলিসে মখলুক কি বড়াই সে ভরি হই হ্যাঁ। বলেন যে ভাই আজকে যে আমরা বসি আমাদের সমস্ত মজলিস শুধু মখলুকের বড়াইয়ের কথাই আলোচনা হইতে থাকে। ফলা ওজির বহুত বড়া, ফলা বাদশাহ বহুত বড়া, ফলা কারখানা বহুত বড়া, ফলা হাসপাতাল বহুত বড়া, ফলা জার্নেল বহুত বড়া, ফলা দোকানদার বহুত বড়া, এসে হম মখলুক বড়া বলতে বলতে আল্লাহ বহুত বড়ে ইয়ে বোল জাতে হ্যায়। তো বলে যে ভাই আজকে আমরা যখনই মজলিসে বসি তো বলে যে অমুক মন্ত্রী সাহেব বহুত বড়, অমুক বাদশাহ বহুত বড়, অমুক কারখানা ফ্যাক্টরিটা বহুত বড়, অমুক দোকানদার বহুত বড়। তো বলে যে এই বড় বড় বলতে বলতে আল্লাহ যে বহুত বড় সেই কথাটা আমরা একেবারে ভুলেই যাই। এসা লাগতা হ্যাঁ যাতে ইয়ে মখলুক বড়ি আছে আল্লাহ ভি বড়ে। বলে যে আমাদের এরকম অবস্থা হয়ে যায় আমাদের মজলিস ওই জায়গায় যাইয়ে পৌঁছে যে সব মখলুকও বড় এর মধ্যে আল্লাহও বড়, বাস এইরকম হয়ে যায়। আরে হাকিকাত ইসকে বার খিলাফ হ্যায়। কিন্তু বলে যে ভাই আসলে ব্যাপার তো সম্পূর্ণ উল্টা। ये सारी कायनात छोटी एक जन्नती की जन्नत दस गुना बड़ी होगी। बोले जो भाई दोस्तों ये समस्त मखलूक समस्त जगत बोले जो सुटो एक बेहेश्तीर एक टा बेहेश्त ये समस्त जगत में चेयो बड़ा है। सारे मुसलमानों की जन्नतें मिल जाएं वो छोटी, एक सहाबी की जन्नत उन सबसे बड़ी। বলে যে সমস্ত মুসলমানের বেহেস্ত এটা হলো শুধু একজন সাহাবাই কেরাম এর চেয়ে বড় বেহেস্ত পাবে। সারে সাহাবা কেরাম কি জন্নত এ ছোটি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জন্নত সারে সাহাবা কি জন্নতো সে বড়ি। বলে যে দোস্ত সাহাবাই কেরাম যে বেহেস্ত পাইবে সমস্ত সাহাবাই কেরামের বেহেস্ত ছোট, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেহেস্ত সমস্ত সাহাবাই কেরামের বেহেস্তের চেয়েও বড় হবে। আব হাম আম মুসলমানো কি সারি জান্নাত হ্যায়, সাহাবা কেরাম কি সারি জান্নাত হ্যায়, নবিয়ো কি সারি জান্নাত হ্যায়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জান্নাত, আর ইস দুনিয়া কো ভি সাথ মে রাখ দে, আখির মে ইয়ে কাহনা পড়েগা ইয়ে সব মখলুক ইয়ে সব ছোটে আল্লাহ ইন সবসে বড়ে। তো বলে যে ভাই দোস্ত সমস্ত ঈমানওয়ালার বেহেশত, সমস্ত সাহাবাই কেরামের বেহেশত, সমস্ত নবীগণের বেহেশত এবং রসূলে পাকের বেহেশত এবং এর সাথে দুনিয়া কেউ যদি রাখিয়ে দেওয়া হয় তবু এগুলা সবই ছোট, আল্লাহই বড়। আল্লাহ কি বড়াই কা কোই আন্দাজা নেই লাগা সকতা। বলে যে দোস্ত আল্লাহ যে কত বড় সেটা কেউ আন্দাজ করতে পারবে না, অনুমান করতেই পারবে না আল্লাহ কত বড়। যাহা মখলুক কো বড়া কাহা যা রা ওয়া আমনে নাহি বেঠনা। তো বলে যে দোস্ত যেইখানের মধ্যে মখলুকের বড়াইয়ের কথা আলোচনা হয় সেইখানের মধ্যে আমরা বসব না। মখলুক কি বড়াই কা বোল আমাদের কানো সে দিল মে না যায়। বলে যে মখলুকের বড়াইয়ের কথা যাতে আমাদের কান দিয়া আমাদের ভিতরে না যায়। চৌথি জায়গা চৌথা রাস্তা দিমাগ, সোচ সমজ ফিকর। তো আমারি সোচ ঈমান ওয়ালি সোচ হো, ঈমান কে খিলাফ ওয়ালি সোচ না হো। বলে যে চতুর্থ রাস্তা যার দ্বারা আমাদের মধ্যে ঈমান পয়দা হবে, বলে যে সেটা হইল আমাদের সোচ বিকি দিমাগ। তো বলে যে দোস্ত আমাদের দিমাগ দিয়া আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড়াইর কথাই চিন্তা করব, এর খেলাফ কোনো কথা আমরা ফিকির করব না, চিন্তা করব না। ہم تبلیغ والے دن میں گشت کرتے ہیں خصوصی, فیکٹری والوں سے ملتے ہیں, دکانداروں سے ملتے ہیں, مالداروں سے ملتے ہیں, ہر ایک سے یہ کہتے ہیں کہ آپ کی فیکٹری سے آپ کو روزی نہیں ملتی, اللہ روزی دینے والا ہے, نکلو اللہ کے رستے میں چار مہینے کے لیے. دکاندار, دکان سے روزی نہیں ملتی, اللہ سے روزی ملتی ہے, چھوڑو دکان, نکلو اللہ کے راستے میں. تو ہر ایک کو اس کی جس کمائی کے نقشے میں لگا ہوا ہے, اس لگے ہوئے ہونے سے روزی نہ ملنے کا ہمارے دل میں زبان پہ تذکرہ آتا ہے. ایسے ہم تنہائی میں بیٹھ کر اپنی روزی ملنے کا جو ذریعہ ہے اس کی بھی نفی کریں, میری دکان سے مجھے روزی نہیں ملتی, اللہ روزی دیتے ہیں, لہذا اللہ روزی دیتے ہیں تو میں دکان چھوڑ دوں, چار مہینے کے لیے اللہ کے رستے میں نکل جاؤں. جیسے دوسروں بھی تشکیل کرتے ہیں ایسے ہم اپنے بھی تشکیل کریں. بولیں جی دوستو, আমরা যে গাছতে বাহির হই, গাছতে একজন ফ্যাক্টরিওয়ালা কারখানাওয়ালার কাছে গেলাম, যাই আমরা এভাবে তাকে দাওয়াত দিই, বুঝাই যে ভাই আপনার ফ্যাক্টরির দ্বারা হয় না, আপনার ফ্যাক্টরি আর কারখানার দ্বারা আপনার হাজত প্রয়োজন করা হয় না, আপনার রিজিক দেনেওয়ালা হইলেন আল্লাহ, আল্লাহই আপনাকে রিজিক দেন, সুতরাং আপনি আপনার কারখানাকে রেখে আপনি চার মাসের জন্য আল্লাহ রাস্তায় বাহির হন. এমনি দোকানওয়ালার কাছে যাই, যাই আমরা এই কথা গাছত করি যে ভাই এই দোকানের দ্বারা হয় না, এই দোকানে আপনাকে পারে না, আল্লাহই আপনাকে পারে, সুতরাং এই দোকানকে আপনার দোকান রেখে আপনি চার মাসের জন্য বাহির হন. বলে যে ঠিক এইরকম ভাবে আমরা যখন একেবারে একা হয়ে যাইব, আমরা এই কথা চিন্তা করব যে এই লাইনে আমরা রিজিক পাচ্ছি, চাই দোকানের দ্বারা হোক বা আমার ক্ষেত কামারের দ্বারাই হোক, এইরকম ভাবে আমার চাকরির দ্বারাই হোক, আমরা এই কথা বলবো একা আমার এই কথার চিন্তা করতে হবে এর দ্বারা আমার রিজিক, এর দ্বারা আমার রিজিক আসে না, অর্থাৎ এই দোকানে আমার পালে না, আমার চাকরি আমাকে পালে না, আমার পালনেওয়ালা হইলেন আল্লাহ, সুতরাং আমারও এই দোকানকে রেখে আমি চার মাসের জন্য বাইরে হইতে হবে. তো বলেন অন্যদের যেরকম আমরা তুশকিল করি, একা একা আমরা এই কথা চিন্তা করে আমাদের নিজেদেরকেও আমাদের তুশকিল করতে হবে. সারে আমার রোজানা করেন সারে ভাই ইনশাআল্লাহ. বলে যে ভাই দোস্ত, এই সবগুলো আমল আমরা রোজানা করব তো সব ভাই? ঈমান বাড়ানা ইস উম্মত কি সবসে পহলি জরুরত? বলে যে ভাই দোস্ত, ঈমানকে বাড়ানো এই উম্মতের সবচেয়ে প্রথম জরুরত আর প্রয়োজন হইল ঈমানকে বাড়ানো. সাহাবা কিরাম ফরমাতে থে, تعلمنا الايمان ثم تعلمنا القران فزدنا به ايمانا. ہم نے پہلے ایمان سیکھا پھر قران سیکھا, اس قران سیکھنے سے ہمارے ایمان میں اضافہ ہوا. تو میرے جو صحابہ کرام رضی اللہ عنہ فرمان جو ہم نے سب سے پہلے ایمان سیکھی, ایر پرے بولے جو ہم نے قران شریف سیکھی, تو میرے جو جہاں ہم نے پرتم ایمان سیکھی ایر پرے قران سیکھلا, تو ایر در ہمارے ایمان بڑھتے رہی سے ایمان مدے بدھت ہوئے. ایمان بنانا پہلا کام, دوسرا کام ہے اللہ والا علم اپنے سینے میں پرتم کا بھیلا ہمارے ایمان کے بنائی تو ہمیں, دو نمبر ہے اللہ والا علم ہمارے سینے مدد نہیں آستے ہمیں, اللہ والا علم ہمارے سیکھتے ہمیں. ایک مخلوق والا علم ہے, ایک اللہ والا علم. بولے جی علم ہوئی دو قسم, ایک تو ہلو مخلوق کے علم اور ایک تو ہلو اللہ پاکر علم. آج ہر سارے مسلمان مخلوق والے علم میں لگے ہوئے. বলেন যে আজকে তো সমস্ত মুসলমান আমরা বলেন যে মখলুকের এলিমের মধ্যে এলিমের মধ্যে আমরা লাগছি এবং এই এলিম নিয়েই ব্যস্ত. যে ইনসানো নে বানায়া হ্যায় উসকি মালুমাত হাসিল করনে মে লাগে হুয়ে. বলেন যে এইগুলা মানুষে বানাইছে ওইগুলাকে আমরা জানার মধ্যে লেগে আছি, আমরা সব লেগে আছি সেটার মধ্যেই. ফলাম ভগবানো নে কোন সি মেশিন বানাই হ্যায়, فلاں ملک والوں نے ایٹم بم بنایا ہے, فلانے نے فلانی چیز بنائی ہے, اس کے تذکرے ہماری مجلسوں میں زیادہ چلتے ہیں. بولے جی دوست, امک دیش ہے ہم نے بولی کی جو امک دیش ہے مشین بنائی سے وہی امک دیش سے تارا ایٹم بم بنائی سے امک دیش ہے وہی جنس بنائی سے, تو بولے جی مخلوق جو بنائی سے سے پہلے یہی ہمارا ویست تھا. جو جن کی کوئی رات زنا سے خالی نہیں جاتی اور کوئی دن ان کا شراب سے خالی نہیں جاتا, ان کافروں نے جو کچھ بنایا ہے اس کے معلوم کرنے کا تو جذبہ ہمارے دل میں بھرا ہوا ہے. اور جو راتوں کو ہمارے لیے رویا کرتے تھے حضرت محمد صلی اللہ علیہ وسلم, اور ہماری وجہ سے اپنا پسینہ بہایا, اپنے آنسو بہائے, اپنا خون بہایا, ان کی بتائی ہوئی باتوں کو سیکھنے کا آج مسلمانوں کے پاس کوئی فرصت نہیں ہے. یہ سب سے بڑا ظلم ہے جو مسلمانوں نے اپنی جان پہ کر رکھا ہے. تو بولیں جی بھائی دوستوں, جا ایک ایسا وقت میں بولے جی এই রকম লোক বলে যে যাদের রাত্র জিনাত থেকে খালি নাই, আর দিনের বেলায় তারা সব মদ পান করাচ্ছে তারা খালি নাই, বলেন যে যাদের কাপড় রাত্রে জিনা করা আর দিনের বেলায় সব পান করা, বলে যে দুস্থ ওরা যা বলে বলে যে সেটা শিখা দিয়ে আমরা ব্যস্ত আছি, আর যিনি যারা আর যিনি বলেন যে রাত্র কে রাত্র আমাদের জন্য জাগলেন, আর যিনি চোখের পানি আমাদের জন্য ফালাইলেন, আর যিনি পসিনা আমাদের জন্য বাহির হইল, আর বলে যে যিনি রক্ত আমাদের জন্য ঝরাইলেন, আর রাত্রকে রাত্র যিনি আমাদের জন্য কাঁদলেন, বলেন যে যিনি আমাদের রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন যে উনি যা বলছেন সেইগুলা শিকার মধ্যে আজকে আমরা নাই. রসুল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কোরআন ও হাদিস আল্লাহ কা ইলম দেকার গয়ে, বলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আল্লাহর কালাম কোরআন শরীফ আর রসুল পাকের হাদিস সেই ইলম আমাদের জন্য রাখিয়া গেছেন. আল্লাহ কে রসুল যে আমি দেখার গয়ে হ্যাঁ মুসলমান উসে ছোড় কর নবী যে পহলে দেখার গয়ে উনকে লাই হুয়া ইলম কো ইখতিয়ার করে আল্লাহ মুসলমানো কো নহীঁ কামিয়াব করেগা. বলে যে যখন আল্লাহ রসুল আমাদেরকে যে ইলম দিয়া গেছেন আল্লাহর পক্ষ থেকে যে ইলম নিয়ে আইছেন এটাকে বাদ দিয়ে যখন অন্য এলিমের মধ্যে আমরা লাগব, তো আল্লাহ জাল্লা শানহু কখনো আমাদেরকে সফলতা দিবেন না. জিস তাওরাত পর মূসা আলাইহিস সালাম নে আমল কিয়া আল্লাহ নে ফিরাউন কো সমুদ্র মে ডুবো দিয়া আরুন কো জমিন মে ধসা দিয়া, উস তাওরাত পর আগর মুসলমান আমল করে হুজুর কে কুরআন কো ছোড় কর তো আল্লাহ মুসলমানো কো তাওরাত পর আমল করনে সে ইস জামানে মে হারগিজ কামিয়াব নাহি করে. তো বলেন যে এমনকি হজরতে মূসা আলাইহিস সালামকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌরাত দান করছিলেন, বলে যে যেই তৌরাতের উপরে আমল করার কারণে বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ফেরাউনকে ধ্বংস করলেন, আর এমনি ভাবে হজরতে মূসা আলাইহিস সালামকে কামিয়াব করলেন, আর যেই তৌরাতের উপরে আমল করার কারণে আল্লাহ পাকে সেই কারণকে মাটির মধ্যে ধসাই দিলেন, মাটির মধ্যে তাকে ডুবাইয়া দিলেন, বলে যে সেই তৌরাতের উপরেও যদি আজকের জমানার মুসলমান আমল করে তবুও সে কামিয়াবি পাবে না, সফলতা পাবে না, আল্লাহ পাক তাকে কামিয়াব করবেন না. জো নবী নবী ইলম লেকর আয়ে হুজুর কে ইলম কো ছোড় কর উস ইলম পর চলে হমে কামিয়াবি নহীঁ মিল সকতি. ইয়ে আজকাল কে কাফির লোক জানি আর শরাবি আর জালিম লোক ইনকি উলুম পে চলনে সে কেসে হমে কামিয়াবি মিল সকতি. তো বলে যে দোস্ত অন্যান্য নবীরা যে এলিম নিয়ে আসছিলেন সেই এলিমের উপরে যদি আমল করলে ও রসুলে পাকের এলিমকে বাদ দেওয়া কামিয়াবি আর সফলতা পাওয়া যাবে না, তাহলে ওই সমস্ত লোক জিনারা কামি হইল জিনা আর সব কুড়ি, বলে যে এরকম ভাবে জিনা আর এরকম ভাবে মনের মধ্যে লিপ্ত, এদের এলিমের উপরে যদি আমরা চলি আর এদের এলিম আমরা নেই আর রসুলে পাকের এলিমকে আমরা বাদ দেই, তাহলে আমরা কি করে কামিয়াব হইতে পারবো, আমরা কি করে সফলতা পাইব? লৌকা মূসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা তিবাই, আগর হযরত মূসা আলাইহিস সালাম আমারে ইস জামানে মে তাশরীফ লে আয়ে জিন্দা হোকর আসমান সে জমিন পে আ জায়ে আর আগর হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালে কুরআন পর আমল না করে আপনি তাওরাত পে আমল করে আল্লাহ উনকো ইস জামানে মে তাওরাত পর আমল করনে সে হারগিজ কামিয়াব নহীঁ করে. তো বলে যে ভাই দোস্ত এই কথা বলে যে হযরত মূসা আলাইহিস সালামও যদি এই জমানায় আসেন, আসে যদি উনি ওনার তৌরাতের উপরে আমল করেন আর রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলিম নিয়ে আসতেন এই এলিমকে বাদ দেন, তাহলে বলেন যে উনি তৌরাতের উপরে আমল করেও উনি এই জমানাতে কামিয়াবি পাবেন না, কামিয়াব হইতে পারবেন না, আল্লাহ ওনাকে কামিয়াবি দিবে না. হযরত মূসা আলাইহিস সালাম সে আজ কিয়া যায়গা, হে হযরত মূসা آپ نے تورات پر عمل کیا تھا, اللہ نے تورات پر عمل کرنے کی برکت سے فرعون کو غرق کر دیا, قارون کو زمین میں دھسا دیا. آج اگر آپ تورات پر عمل کریں گے اللہ آپ کو ہرگز کامیاب نہیں کرے گا. تو بولے جب آئے بزرگ دوستوں موسیٰ علیہ السلام کے بڑا ہوئے جاننا رہی تورات روپے عمل کرار کرنے فرعون সাগরে ডুবিয়া মারা গেল, কারণ মাটির মধ্যে ডুবিয়া গেল, কিন্তু আপনি এখনের জমানায় এসে যদি আপনি এই তৌরাতের উপরে আমল করেন তো কখনো আপনি কামিয়াবি পাবে না. বানানে ওয়ালে কা দিল কা আসর বানায়ে হুয়ে চিজ মে আ জাতা হ্যায়. তো বলে যে ভাই দোস্ত যে যেই জিনিসকে তৈয়ার করে সেটা প্রভাব তার দিলের মধ্যে আসিয়া যায়, উসকে দিল কা আসর ভি পড়তা হ্যায়, উসকে জিসম কে আমাল কা আসর ভি পড়তা হ্যায়. আর বলে যে তার দিলের মধ্যে আসর পর দিলের আসর পড়ে, বলে যে সে যা আমল করে সে আমলের প্রভাবটাও তার দিলের মধ্যে পড়ে. শরাবি আদমি কোই চিজ বানায়েগা উসকে ইস্তেমাল জো করেগা উসকে দিল মে শরাব কা শৌক পয়দা হোগা. বলে যে ভাই দোস্ত যে মদ পান করে, মদ পান করতে হলে যদি কোনো জিনিস বানায় তো যে জিনিস সে বানাবে ওইটার মধ্যে ওই মদ করির প্রভাব আর আসর থাকবে. জানি আদমি যে চিজ কো বানায়েগা উসকে বানায়ে হুয়ে চিজ মে জিনা কা আসর পয়দা হো জায়েগা. আর বলে যে জিনা কর হবে সে যদি কোনো জিনিস তৈয়ার করে সেটার মধ্যে ওই জিনার আসর আসে যাবে. এসলিয়ে আমি কোরআন ও হাদিস ওয়ালা ইলম লেনা হ্যায় উসকে মুতাবিক আপনি জিন্দগি গুজারনি হ্যায়. বলে যে ভাই দুষ্ট এই জন্য আমাদের কোরআন আর হাদিসের এলিম নিতে হবে, শিখতে হবে, এবং কোরআন আর হাদিসের এলিমের উপরেই আমাদের জিন্দগিকে চালাইতে হবে. ফজাইল ওয়ালা ইলম তালিম কে হালকো সে মিলেগা. বলে যে দুষ্ট ফজাইল ওয়ালা এলিম তো আমরা তালিমের হালকার মধ্যে বসে শিখবো, মাসাইল ওয়ালা ইলম মুফতি সাহেবান কে জরিয়ে সে মিলেগা. আর বলে যে দোস্ত মসাইল ওয়ালা এলিম আমরা তো মুফতি সাহেবান থেকে শিখতে হবে. মসাইল ওয়ালা এলিম কি এসি মিসাল হ্যায় জেসে বন্দুক কে ফায়দে বতানা. বলে যে ভাই দোস্ত মসাইল ওয়ালা এলিমের দৃষ্টান্ত হইল যে এরকম বন্দুকের কার্যকারিতা, মানে এটা কেন এটা ফজিলত বয়ান করা. বন্দুক কা ফায়দা ইয়ে হ্যায় কি দুশ্মন আ যায় উসকো মার সকতা হ্যায়, ڈاکو گھر میں گھس جائے اسے قتل کر سکتا ہے, کوئی رستے میں کوئی پیچھے پڑ جائے اس کو بھگا سکتا ہے, یہ بندوق کے فائدے ہیں. تو بولے جی دوستو فضائل ریلی میں دشتان تو ہلو زیر ہم بندو کے روپو کر کے بزانو. بولے جی بھائی بندو ایڈا دیا جی دے اندر کنو دشمن آشے ہے تو آپ نے دشمن کے مارتے بار دیں, آپ نے گھرے جی ڈاکو آشے ہے بولے جی تاکہ آپ نے بھاگائی دے بار دیں مارتے بار دیں, رستے کیوں آپ نے پیسا پر لو تاکہ آپ نے ہی بندوق دیا بھاگائی دے بار دیں. مسائل والا علم ایسے ہے جیسے بندوق چلانے کا طریقہ سیکھنا. اور مسائل والا علم دشتر تو ہلو جی رکم بندوق آپ نے کی بابے چلائیتے ہوئے شکا شکا ایڈا ہلو جی رکم مسائل. اگر ایک آدمی بندوق چلانے کا علم حاصل نہ کرے اور بندوق کو پکڑ کر اس کا دستہ دشمن کی طرف کر دے اور نالی اپنے سینے کی طرف کر دے, اب غلط طریقے سے اگر وہ بندوق چلائے گا দুশ্মন মারে গা ইয়া খুদ মার যায়. তো বলে যে ভাই একজনে বন্দুক কিভাবে চালাইতে হবে সেটা সে শিখলো না, না শিখিয়ে বন্দুক নিল এবং বন্দুক চালাইতে শুরু করলো, বন্দুকের নালি তার বুকের দিকে করে ওই দুশ্মনের দিকে তার পিছা করলো, করিয়া যখন তার দিল তো বলে যে সে কি যখন বন্দুক চালাইল তার দুশ্মন মরবে না সে মারা যাবে. বলে যে না জানার কারণে তার জানি চলে যাবে. এসেই আগে মাসাইল কি تدبیر کے ساتھ ہم نماز پڑھیں گے تو ہماری نماز ہمیں فائدہ پہنچائے گی. تو بولے جی بھائی جنہ ہمرا جہاں مسائل جانبو اور مسائل جانیا جہاں ہمرا نماز پڑھو تو بولے جی شئی شمائے ای نمازے ہمارے کے اپکار پہنچائیں گے. تو آپ حضرات مفتی صاحبان کے پاس جاتے ہوں گے نا انشاءاللہ. تو بولے جی بھائی ہمارا مفتی صاحب در کاسے جانبت تو حضرت علم شکو تو قرآن حدیث والا علم اپنے سینے میں لینا دوسرا کام. تو بولے جی دیتیو کام ہوئی لو قرآن اور حدیث علم آمدر سینر مدے نیتے ہوئے آمدر ارجن کرتے ہوئے. کسی چیز تیار کرنی ہے نماز کو حضور کی نماز کا نمونہ بنانے کے لیے اللہ کا دھیان. আর বলে যে তৃতীয় জিনিস যেটা আমাদের শিখতে হবে, যার দ্বারা আমাদের নমাজটা নবীওয়ালা নমাজ হবে, সেটা হইল আল্লাহর ধ্যান হাসিল করতে হবে। আল্লাহকে ধ্যান হাসিল করতে গেলে আল্লাহকে জিকির, আর আল্লাহর ধ্যান আমাদের মধ্যে কেমনে আসবে, এই জন্য বলেন যে আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ কম ইতনা ইয়াদ করে, ইতনা ইয়াদ করে, আল্লাহ আমাদের ধ্যান রে যায়, মখলুক আমাদের ধ্যান সে নিকল যায়। বলেন যে ভাই দোস্ত, আল্লাহকে আমরা এত বেশি ইয়াদ করব, এত বেশি ইয়াদ করব যে আমাদের দিলের মধ্যে থেকে মখলুক খতম, আর শুধু আল্লাহই আমাদের দিলের মধ্যে থাকিয়ে যায়। আজ তো আমার দিল কা বুরা হাল হ্যায়, মানে যে আজকে আজকাল তো আমাদের দিলের অবস্থা বহুতই খারাপ। বাজার মে হাম জাতে হ্যায়, নই কার গুজর কে গয়ে, মুড় কে উসকো দেখা, ও কার আমারে ধ্যান মে আ গয়ে। বলে যে আমরা বাজারে যাইতেছি, বলে যে কার যাইতেছিল সামন্দিয়া, বলে যে একটু তাকাইয়ে কার দেখলাম, তো বলে যে তার ধ্যান আমার দিলের মধ্যে আসিয়া গেছে। আগে গে নই বিল্ডিং খড়ি থি, ওসে হামনে দেখা গর সে, ও বিল্ডিং আমারে ধ্যান মে আ গয়ে। বলে যে সামনে যে আর একটা নতুন বিল্ডিং দেখলাম, তো বলে যে সেই বিল্ডিং এর ধ্যান আমাদের দিলের মধ্যে আসিয়া গেল। আগে গে ওহা ব্যাংক থা, ব্যাংক মে পয়সে রাখে হুয়ে দেখে, ও পয়সে আমারে ধ্যান মে আ গয়ে। বলে যে আর একটু সামনে চললাম, ব্যাগের মধ্যে পয়সা রাখলাম, পয়সা দেখলাম, তো বলে যে সেই পয়সার ধ্যান আমাদের দিলের মধ্যে অন্তরের মধ্যে আসলো। মসজিদ মে যাগে নামাজ পড়নে শুরু কি, বলেন এরপরে মসজিদে যাইয়া নামাজে দাঁড়াইলাম, নামাজ শুরু করলাম। নামাজ শুরু করতে ধ্যান কি পট্টি চলনে লাগে। বলেন যে যেই ধ্যান মানে নামাজে দাঁড়াইছি, তো বলে যে ওই ধ্যানের ধ্যানের চাক্কা শুরু ঘুরতেছে। আব কার নজর আ রহি হ্যায়, আব নই বিল্ডিং নজর আ রহি হ্যায়, ব্যাংক ওয়ালে পয়সে নজর আ রহে হ্যায়, তো মখলুক আল্লাহ কে সামনে খড়া হ্যায়, মখলুক ধ্যান মে হ্যায়। বলে যেই নামাজে দাঁড়াইলাম, তো বলে এমনি সামনে আমার কার হাজির হয়ে গেল, নতুন বিল্ডিং, ব্যাংক থেকে পয়সা নিয়ে যে রাখছিলাম ব্যাগে, বলে যে সেইগুলো আসলো, তো বলে যে আল্লাহর ধ্যানের পরিবর্তে এই সব মখলুক এসে আমার ধ্যানের মধ্যে হাজির হয়ে গেল। আল্লাহ কো ইতনা ইয়াদ করনা, ইতনা ইয়াদ করনা হ্যায়, আল্লাহ কে সামনে খড়ে হো তো ভি আল্লাহ ধ্যান মে, মখলুক কে সামনে খড়ে হো তো ভি আল্লাহ ধ্যান মে। বলে যে ভাই দোস্ত, আল্লাহর তো আমাদের এত ইয়াদ করতে হবে যে যখন আমরা আল্লাহর সামনে দাঁড়াইব, তখন আল্লাহ আমাদের সামনে থাকবে, যখন আমরা মখলুকের সামনে দাঁড়াইব, সেইখানেও আল্লাহই আমাদের সামনে থাকে। মখলুক নাই বলকে আল্লাহ আমাদের সামনে আসেন, এত বেশি আমাদের আল্লাহকে ইয়াদ করতে হবে, স্মরণ করতে হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা যা রহে থে সফর মে, এক জায়গায় লোক খড়ে হুয়ে থে, তো বলে যে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এক সময় সফরে যাইতেছিলেন, তো রাস্তার মধ্যে এক জায়গায় দেখলেন যে অনেকগুলো লোক দাঁড়ায় আছে। পুষা তুমি লোক কেউ খড়ে হো, জিজ্ঞেস করলে যে আপনারা এখানে দাঁড়ায় আছেন কেন, ওনাকে আগে রাস্তে মে শের বেঠা, ওনারা বলল যে সামনে বাঘ একটা রাস্তার মধ্যে বসে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর চলে শের কে পাশ পৌঁছে, শের কো ইয়ে কাহা কি আল্লাহ নে তুঝে রাস্তা রোকনে কে লিয়ে নহীঁ পয়দা কিয়া, কিসি কো খানা হ্যায় তো খা, বরনা ভাগ যা, আর থপ্পড় মারা উসকো, শের ডর কে ভাগ গিয়া। তো বলে যে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে বাড়লেন, বাঘের কাছে গেলেন, যাইয়া বললেন যে আরে বাঘ, তোকে তো আল্লাহ মানুষের রাস্তা আটকাইবার জন্য বানায় নাই, তোর যদি কোনো রিজিক থাকে তো সেই রিজিক তুই খা, আর না হলে মানুষের রাস্তা সার। বলে যে এই কথা বলিয়া আসলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর জানে তারে এক চাপড় মারলেন, যখন চাপড় লাগাইছেন তো বাঘ বলে যে এমনি চলিয়া গেল, রাস্তা সারিয়া পালাইয়া চলিয়া গেল। মখলুক কো দেখ কর আল্লাহ কা ধ্যান আয়েগা, সারি মখলুক হামসে ডরনে লাগে। তো বলে যে ভাই দোস্ত, মখলুক দেখার পরে যখন আল্লাহর ধ্যানই আমাদের দিলের মধ্যে আসবে, তো বলে যে সমস্ত মখলুক আমাদেরকে ভয় করতে থাকবে। মখলুক কো দেখ কর মখলুক কা ধ্যান আয়েগা, ও মখলুক হাম পর গালিব আ জায়েগা। আর বলে যে যদি মখলুক দেখার পরে মখলুকের ধ্যান আমাদের দিলের মধ্যে আসে, তো বলে যে সেই মখলুক আমাদের উপরে প্রাধান্য পেয়ে যাবে, মখলুক আমাদের উপরে গালিব হয়ে যাবে। বলে জিকরুল্লাহ আকবার, আল্লাহ কা জিকর সবচেয়ে বড় হাতিয়ার। বলে যে ভাই আল্লাহর জিকির সবচেয়ে বড় হাতিয়ার। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর মে থে, দরস কে নিচে আরাম ফরমা রহে থে, পাহাড়ি সে এক নিচে কাফির আয়া, হজুর কি তলওয়ার দরস পে টঙ্গি হুই থি, উসকো উতার কর হজুর কো জাগায়া। তো বলে যে এক সময় রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরের মধ্যে ছিলেন, এক জায়গায় রাস্তার মধ্যে আসলেন, আয়েশা ওনারা আল্লাহ রসুলের গাছের নিচে আরাম করতে গেলেন, ওনার তলোয়ার গাছের মধ্যে লটকায় রাখলেন, আর আল্লাহ রসুল শুয়ে পড়লেন। এমনি ভাবে কাবির আসলো, আসিয়া রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরবারি, বলে যে তরবারি ওনার হাতে নিয়ে নিল। زبان پہ یہ ہے من ينقذک منی یا محمد, اے محمد آپ کو مجھ سے کون بچائے گا. تو بولیں جو دوستو رسول پاک صلی اللہ علیہ وسلم جہاں سجاگ ہوئیں تو دیکھ لیں جو دشمن انار اوپر انار پاسے دارے آسے আর রসুলের পাকের তলোয়ার তার হাতে খোলা অবস্থায় আর সে খোলা তলোয়ার নিয়ে বলতেছে আয় মোহাম্মদ আমাকে তোমাকে আমার থেকে এখন কে বাঁচাইবে, কে তোমাকে রক্ষা করবে? হুজুরের দিল মে থা আল্লাহ বাঁচায়েগা, দিল কে ধ্যান কে সাথ আপনে জুবান সে কাহা আল্লাহ. তো বলে যে রসুলের পাকের দিলে ছিল এই কথা যে আরে এই দুশ্মন থেকে তো আল্লাহই আমাকে বাঁচাইবে, এই জন্য বলেন এই ধ্যান নিয়ে আল্লাহ রসুলের জবান দিয়ে বাইর হইল. কাবিরে যখন বলল তোমাকে কে রক্ষা করবে, আল্লাহ রসুলের ফরমাইলেন যে আল্লাহই আমাকে রক্ষা করবে. এদের হুজুরের জবান সে আল্লাহ নিকলা, উধর আল্লাহ নে উস কাফির কে দিল মে হুজুর কো রোক ডাল দিয়া, উসকে দোনো হাত কাঁপনে লগ গয়ে, তলোয়ার উসকে হাতে নিচে গির গয়ি. হুজুর নে তলোয়ার উঠাই আর তলোয়ার সাউন্ড কর কাহা তুম বতাও তুমে মুঝসে কৌন বচায়ে. বলে যে যখন এই কথা আল্লাহ রসুলে বলছেন বলার সাথে সাথে আল্লাহ জাল্লা শানহু সেই কাফিরের অন্তরের মধ্যে রসুলে পাকের ভয় ঢুকাইয়া দিল. আর বলে যে এমনি তার দুনো হাত কাঁপতে লাগলো আর দুনো আর তার হাত থেকে জমিনে পড়িয়া গেল. বলে যে বলার সাথে সাথে আল্লাহ রসুলে উঠাইলেন, উঠাইয়া বললেন যে এখন তুমি বলো ভাই আপনার কাবির নিয়ে আরে আমার আমার থেকে তোমাকে কে রক্ষা করবে, কে বাঁচাইবে তোমাকে? আর জোর কে খড়া হো গিয়া, ইয়া রাসূলুল্লাহ মুঝে মাফ কর দে, আইন্দা কবি মে আপনে সাথে এসে নেই করুঙ্গা. বলে যে সাথে সাথে সে হাত জোর করে আল্লাহ রসুলের সামনে দাঁড়াই গেল আর এই কথা বলল যে আরে আপনি আমারে আয় আল্লাহ রসুল আপনি আমাকে মাফ করেন, আগামীতে কোনদিন আমি এরকম কাম করব না. আগর আমারে দুশ্মন আসমান সারে পর জাহাজ লে আয়ে আর ছতরি কি তরহ সে তন যায়ে, হর কিসম কে জাহাজ হো, হর কিসম কে রাকেট, হর কিসম কে মিসাইল, ہر قسم کے ایٹم بم, اگر مسلمانوں کو ان ہتھیاروں کو دیکھ کر اللہ یاد آ رہا ہے, یہ سارے ہتھیار مل کر ایک بھی مسلمان کا ذرہ برابر بھی نقصان نہیں کر سکتے. بولے جی بھائی دوستو ہمارے دشمن جدی بولے جی جو تو دھرن جہاز ہوتے پڑے جدھر سمست جہاز نہیں آسے আইনে আমাদের উপরে যেই রকম ছাতি আমরা উপরে আমরা রোদ থেকে বাঁচার জন্য রাখি ছাতি চড়াই, বলে যে এইরকম যদি আসিয়া যায় সমস্ত জাহাজ নিয়া আর দুনিয়ার যত রকেট আছে আর মিসাইল আছে আর জলের যে সমস্ত এটম বোম আছে সব কিছু লইয়া যদি আসে আইসা যদি আমাদেরকে ক্ষতি করতে চায় আর বলে যে আমাদের দিলের মধ্যে এই সময় আল্লাহর ধ্যান থাকে, তাইলে আমরা একটা জার্মা পরিমাণ কোনো ক্ষতি তারা করতে পারবে. ہمیں ایٹم بم کی طاقت معلوم, اللہ کے ذکر کی طاقت معلوم نہیں. بولے جو بھائی دوستو آج کے تو ہمارے اللہ ایٹم بم شکتی ہمارے جانی ہم جانی کہ اللہ ذکر سے کت شکتی سیٹا ہمارے جانا نہیں. نماز ایسی ہماری بنے کہ نماز میں اللہ کے سامنے کھڑا ہے دل میں اللہ کا دھیان ہو. بولے جو بھائی دوستو نماز ہمارے یہ رکم بنائیتے ہمیں যে আমরা আল্লাহর সামনে দাঁড়াইছি আর দিলের মধ্যে আমাদের আল্লাহর ধ্যান থাকবে. উম্মীদ আর সারে হযরাত ইস মেহনত কো কর রহে হোঙ্গে. তো বলে যে ভাই আশা তো করি আপনারা এই মেহনত সবে করতেছেন. আব জিসকি নামাজ মে চৌথি চিজ ইখলাস মে পেদা হো জায়েগা উসকি নামাজ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নামাজ কা নমুনা বনেগা. তো বলে যে দোস্ত চতুর্থ জিনিস যেটা লাগবে যার দ্বারা আমাদের নামাজটা নবীওয়ালা নামাজ হবে সেটা হইল এখলাস. যখন আমাদের মধ্যে এখলাস পয়দা হবে এখলাসের সাথে নামাজ পড়ব তো আমাদের নামাজটা নবীওয়ালা নামাজ পড়বে. নবীওয়ালী নামাজ কা নমুনা আমাদের নামাজ বন যায়গি, নামাজ পড়কে জো আল্লাহ সে মাঙ্গেগে আল্লাহ হামেন দে দেগা. তো বলে যে দোস্ত যখন আমাদের নামাজটা নবীওয়ালা নামাজ হবে আমাদের নামাজ নবীর নামাজের নমুনা হবে, ওই নামাজ পড়ে আমরা আল্লাহর কাছে যা চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আমাদেরকে দিয়ে দিবেন. এক তাবেঈ সফর মে যা রহে থে গধে পে সওয়ার থে, এক জগহ পড়াও ডালা গধা উনকা ওয়া মর গিয়া. বলেন এক তাবেঈন উনি এরকম ভাবে সফরে যাইতেছিলেন তো বলেন এক জায়গায় যাই বসছেন এখন উনার গাধাটা মরিয়া গেছে রাস্তায়. সাথীয় নে কাহা কি হযরত আমারে সাথ আ যায় আমারে সওয়ারি পে সওয়ার হো যায়. فرمایا میں کسی کا احسان نہیں لینا چاہتا, میں اپنا مسئلہ اللہ سے حل کرواؤں. تو সাথী ওনার সঙ্গী যারা ছিল তারা বলল যে হযরত আপনি আসেন আমাদের সাথে চলেন, আমাদের সোয়ারিতে বসাই আপনাকে নিয়ে যাইব। তরি বলে যে আমি কারো এহসানের নিচে দয়ার নিচে থাকতে চাই না, আমার মশলা আমার আল্লাহই ঠিক, আমার মশলা আল্লাহই আমার সমাধান দিবে, আল্লাহই আমার মশলাকে হল করবে। وضو کیا دو رکعت نفل پڑھے اے اللہ مجھے یقین ہے کہ اس گدھے کو تو کل قیامت کے دن زندہ کرے گا, میری اتنی درخواست ہے آج زندہ کر دے, تیرا کچھ نقصان نہیں ہوگا میرا کام بن جائے گا. یہ دعا مانگی, اللہ نے مردہ گدھے کو زندہ کر دیا اور بیٹھ کے قافلے کے پاس پہنچ گئے. بولیں جی اور قافلہ سامنے بڑھ لو تو انہیں وضو کر لین, وضو کر دو رکعت نفل کر لین, پڑھیا دعا شروع کر لین. বলে যে আয় আল্লাহ এই গাদা কিয়ামতের দিন পুনরায় আপনি জিন্দা করবেন, আর আজকেও এই গাদাকে জিন্দা করার শক্তি আপনার আছে. আয় আল্লাহ মেহরবানি করে আপনি আমার গাদাটা জিন্দা করিয়া দেন, যাতে আমি গাদার দ্বারা আমি সফরকে পুরা করতে পারি. তো বলে যে যেই উনি দোয়া করলেন সেই মরা গাদা আবার জিন্দা হইয়া দাঁড়াইয়া গেল, উনি এই গাদার উপরে সওয়ার হইয়া ওনার সেই কাফেলার সাথে যাইয়া মিলিয়া গেলেন. তো নামাজ পড়কে আল্লাহ সে হর জরুরত পুরি করবাই যা সকতে হ্যায়। তো বলে যে ভাই দোস্ত নামাজ পড়ে আমাদের সব প্রয়োজন আল্লাহ থেকে আমরা নিতে পারি. দূসরা মকসদ জিসকে লিয়ে আল্লাহ নে ইনসান কো বানায়া হ্যায় ইন্নি জাইলুন ফিল আরদ খলিফা. তো বলেন এক তো হলো আল্লাহ পাকে মানুষকে বানাইছেন আল্লাহ স্বয়ং বলতেছেন ইবাদতের জন্য, দ্বিতীয় মকসদ কেন আল্লাহ বানাইছেন মানুষকে, বলেন যে সেটা হইল আল্লাহ মানুষ এই দুনিয়াতে খলিফা বানাইছেন. اللہ تعالیٰ کی خلافت کا مطلب یہ ہے, اللہ تعالیٰ کی کچھ صفات ایسی ہیں اللہ چاہتے ہیں کہ میرے بندے یہ صفات اپنے اندر پیدا کریں. بولے جی بھائی اللہ خلیفہ زمین مدد ہوار پرتنیدھی ہوار ارتھ کی, بولے جی اللہ چاند کچھ صفات اللہ گن آسے جی گلاب بندے محنت کرے, بولے جی تار مدد یہ گن گلاب پیدا کرو بناک, ایٹے ہوئی لو خلافت ارتھ. سچ بولنا اللہ کی صفت ہے, ومن اصدق من اللہ قیلا, جو سچ بولے گا وہ اللہ کا خلیفہ, جو جھوٹ بولے گا وہ شیطان کا خلیفہ. تو بولے جی بھائی ستیہ بولا ہوئی لو اللہ پاکر گن اور صفت, تو بولے جی اللہ چی کے ستیہ بادی ہوئی تو بارے, تو بولے جی ستیہ کتا بول بے, بولے جی شیہ ہوئی لو اللہ خلیفہ, اور جی مدتہ بول بے شیہ ہوئی لو شیطان خلیفہ. وما ربک بظلام للعبید, اللہ بندوں پہ ظلم نہیں کرتے, عدل و انصاف اور رحم کا معاملہ فرماتے ہیں. جو ظلم کرے گا وہ شیطان کا خلیفہ, جو عدل و انصاف اور رحم کرے گا وہ اللہ کا خلیفہ. بولے جی دوستو اللہ پاک بولے جی اللہ کو دن بندہ روپے ظلم کرے نا, اللہ پاک رب العالمین ظلم کرے نہیں نا. تو بولے جی جی بیکتی ظلم کرے سے ہوئی لو شیطان خلیفہ, اور جی بیکتی انصاف کرے سے ہوئی وہ اللہ خلیفہ. اللہ کی صفت المعطی بھی ہے دینے والا. তো বলে যে আল্লাহ আরেক সিফত হইল মোতি, মানে দেনেওয়ালা দাতা, আল্লাহ হইলেন দাতা. জো আদমি আপনি জান আর মাল সে মখলুক কো ফায়দে পৌঁছায়েগা ও আল্লাহ কা খলিফা বানেগা. তো বলে যে ব্যক্তি তার জান আর মাল দিয়ে অন্যের উপকার পৌঁছাইবে সেই ব্যক্তি আল্লাহর খলিফা হয়ে যাবে. জান আর মাল সে ফায়দা নেই পৌঁছায়েগা, দূসরোঁ কা মাল আর জান ছিনেগা, ও শয়তান কা খলিফা. আর বলে যে ব্যক্তি তার জান মাল দিয়ে অন্যের ফায়দা পৌঁছাইল না, বলকে অন্যের মাল আর জান ছিনাই নিয়ে আসলো, এইরকম ভাবে জুলুম করে নিয়ে আসলো, বলে যে সে হইল শয়তানের খলিফা. জব ইনসান শয়তান কে খলিফা বন জাতে হ্যায় দুনিয়া মে আল্লাহ তাআলা পরেশানিয়া লাতে হ্যায় মুসিবতে লাতে হ্যায় ও জিন্দগি গুজারনা দুনিয়া মে বড়া মুশকিল কাম হো জাতা হ্যায়. তো বলে যে যখন মানুষ শয়তানের খলিফা হয়ে যায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বিভিন্ন হালত আর পেরেশানি নিয়ে আসেন. তো বলে যে দুনিয়াতে থাকা আসা আর দুনিয়াটা বাস করার অযোগ্য হয়ে যায়, দুনিয়াটা পেরেশান হয়ে মালদার আদমি ভি আল্লাহ কা খলিফা বন সকতা হ্যায় গরিব ভি বন সকতা হ্যায়. বলে যে দোস্ত একজন মালদার আল্লাহ মাল দিছেন সেও আল্লাহর খলিফা হইতে পারে, আর একজন যদি গরিব হয় সেও আল্লাহর খলিফা হইতে পারে. মালদার আদমি ঘর মে বিমার হো গিয়া, মহল্লে কা গরিব আদমি মালদার কে ঘর গিয়া, উসকি টাঙ্গে দবাই, উসকা সর দবাযা, বাজার সে দবাই লাকর উসকো দে দি, অর কো ঘর কি অর জরুরত থি ও ভি পুরি কর দি, পুরি করনে কে বাদ মালদার উসকো সও কা নোট দেতা হ্যায়, ও আল্লাহ কা খলিফা বনেগা তো সও কা নোট নহীন লেগা, ইয়ে কহেগা মানে আপকি জো ইতনি খিদমত কি হ্যায় لینے کے لیے کیا, آپ سے لینے کے لیے نہیں. تو نہیں لے گا یہ اللہ کا خلیفہ بن جائے گا. تو بولے جو بھائی مالدار تو ایک جن اسوستھ ہوئی لو تو تار پڑوشی غریب ছিল সে যাইয়া তার এরকম ভাবে খেদমত করলো, তার মাথা দাবাইল, ভাও দাবাইল, বলেন যে এমনি ভাবে আরো অন্য খেদমত করলো, পয়সা নিয়ে তার এরকম ভাবে বাজার থেকে ওষুধ নিয়ে আসলো, চিকিৎসার ব্যবস্থা করলো, আরো যা খেদমতের প্রয়োজন ছিল সব করলো. মালদার খুশি হইয়া তার ১০০ টাকার একটা নোট দিল, বলেন যে সেটা পাইয়া সে বললো যে না আমি আপনার জন্য আপনার থেকে এর বিনিময় নিব না, এই টাকা আমি আপনার জন্য নিব না, আমি খেদমতটা তো শুধু আল্লাহর জন্যই করছি. তো বলেন যে এই গরিব আল্লাহর খলিফা হয়ে গেল. জো গরিব আল্লাহকে খলিফা বন যায়গে, সারে মালদার দিল সে উনসে মহব্বত করনে লাগে. বলেন যে এই গরিব আল্লাহর খলিফা হবে, বলেন যে সমস্ত মালদারের দিলে আল্লাহ তার মহব্বত দিয়ে দিবেন, সমস্ত মালদার সেই গরিবকে মহব্বত করতে থাকবে. اس غریب آدمی نے مالدار کے گھر جا کے اسے ٹانگیں دبائی تھی, آئندہ وہ مالدار آدمی اپنے کار میں جا رہا ہوگا, فٹ پاتھ پہ وہ غریب کھڑا ہوگا, اب وہ غریب پر نظر پڑ جائے گی مالدار کی, اب اس کے گاڑی آگے نہیں چلے گی, وہیں رک جائے گی, کھڑے ہو کر غریب سے مسافہ کرے گا, گلے لگائے گا, کہے گا آپ نے کہیں جانا تو میں آپ کو پہنچا دیتا ہوں. مالدار کے ذریعے سے غریبوں کی زندگی بنتی. তো বলে যে দুস্থ মালদার ব্যক্তি যাইতেছে তার গাড়ি করে, যেই গরিবে তার মাল দাবাইছিল খেদমত করছিল, ওই গরিব রাস্তার কিনারে ফুটপাতে দাঁড়াইয়া আছে. বলে যে দেখছে সেইখানে যাইয়া তার গাড়ি থামিয়া গেছে, বলে যে চলো তুমি কোথায় যাবে আমি তোমার পৌঁছাই দেই. বলে যে ওই গরিবকে তার গাড়ি দিয়া তার জায়গায় না পৌঁছাইয়া সে তার গাড়ি সামনে চালাবে না. তো বলে যে ভাই দুস্থ এইরকম যখন গরিব হবে ধনীর তার জান দিয়া খেদমত করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ধনীদের দিলের মধ্যে তার মহব্বত দিয়ে দিবে আর সে আল্লাহর খলিফা হয়ে যাবে. আর মালদার আল্লাহকে খলিফা বানেগে, আল্লাহ মালদারও কি মহব্বত গরিবো কে দিল মে পেদা ফরমায়েগে, গরিব আল্লাহকে খলিফা বানেগে মালদারও কে দিল মে গরিবো কি মহব্বত পেদা ফরমায়েগে. বলে যে দোস্ত একজন মালদার যদি সে আল্লাহর খলিফা হয় তো গরিবের দিলের মধ্যে আল্লাহ জাল্লা শানহু ওই মালদারের মহব্বত দিয়ে দিবেন, ভালোবাসা দিয়ে দিবেন. আর একজন গরিব যদি আল্লাহর খলিফা হয় তাহলে মালদারের অন্তরের মধ্যে ওই গরিবের মহব্বত আর ভালোবাসা আল্লাহই দান করবেন. রাত কো গশ কিয়া করতে থে জরুরতমন্দোঁ কি খিদমত করনে কে লিয়ে. বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলায় কষ্ট করতেন গরিবের খেদমত করার জন্য. এক রাত দেখা কে খেমা লাগা হুয়া হ্যায় উসমে সে কিসি কে কারাহনে কি আওয়াজ আ রহি হ্যায়. তো বলে যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাতে কষ্ট করতেছিলেন, তো বলে যে এরকম ভাবে দেখলেন একটা তাঁবু লাগানো আর তাঁবুর ভিতর থেকে এরকম ভাবে একটু কান্দার আওয়াজ আসতেছে বা একটু কষ্ট হইলে যে মানুষ আওয়াজ করে এরকম আওয়াজ আসতেছে. করিম গায়ে তো ওয়া এক আদমি মিলা, হযরত উমর নে পুছা আন্দর কোন হ্যায়, কেহনে লাগা মেরি বিবি হ্যায় জিসকা বাচ্চা হোনে কা বহুত করিম হ্যায়. বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সেই তাঁবুর কাছে গেলেন, যে দেখলেন সামনে এক ব্যক্তি বসা, তো জিজ্ঞাসা করলেন যে এই তাঁবুর ভিতরে কে, বলে যে আমার বিবি আর আমার এখন বিবির বাচ্চা হওয়ার টাইম আসছে কাছে. হযরত উমর ফৌরন আপনি ঘর গে আপনি বিবি কো সাথ লিয়া, আর বিলাদত কে মৌকে পর যে জরুরত কি চিজে হ্যায় ও ভি লি, আপনি বিবি কো খেমে কে অন্দর ভেজ দিয়া. বলেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে আপনার ঘরে চলে গেলেন, যাইয়া ওনার বিবি মুহতারামাকে নিলেন এবং বাচ্চা যখন জন্ম নেয় সেই সময় যান যেই সমস্ত জিনিসের প্রয়োজন সবকিছু লইলেন, লইয়া ওনার বেগম সবকে নিয়ে আইন না, বলে যে ওই তাঁবুর ভিতরে ঢুকাইয়া দিলেন. থোড়ি দের মে অন্দর সে আওয়াজ আই, হ্যাঁ মিরুল মোমিনিন আপনার ভাই কো খুশখবরি দে দে আল্লাহ নে উসকো বেটা দিয়া. বলে যে কিছুক্ষণ পরে আওয়াজ তাঁবুর ভিতর থেকে আসলো, আয় আমিরুল মোমিনিন আপনার সেই মুসাফির ভাইকে আপনি সেই খুশখবরি দেন যে ওই বেচারার ছেলে সন্তান হয়েছে. আব দেহাতি আদমি কা পতা চলা গই আমিরুল মোমিনিন হ্যায় ইয়ে উনকি বিবি হ্যায়. বলে যে এখন ওই যে গ্রাম্য লোকটা বেদুইন লোকটা আসছিল তার আন্দাজ হয়েছে, আরে ইনি তো আমিরুল মুমিনিন আর ভিতরে যিনি ঢুকছে আমার তাবর এটা তো আমিরুল মুমিনিনের বেগম সাহ ওনার বিবি. আজকাল যে মুসলমান বাদশাহ লোকো কো দেতে নেই আর লোকো সে ছিনতে। বলে যে ভাই আজকালের জমানার বাদশাদের অবস্থা কি? বলে যে ওনারা তো মানুষকে দেই না, বলকে মানুষের গুলো আর ওনারা ছিনাই নিয়ে আসে। এক আদমি নে আপনি মেহনত করকে পয়সা কমায়া, পয়সে সে উসে কমা কর মকান বানায়া, হুকুমত ওয়ালে আ জাতে হ্যায় ইতনা ট্যাক্স হমকো দো। বলে যে ভাই এক গরিব বেচারা, সে মেহনত করলো, মাল কামাই করলো, মাল কামাই করে সে একটা ঘর বানাইলো। বলে যে এখন হুকুমতের লোক আসলো, আসিয়া ওনারা বলে যে মিয়া তুমি ঘর বানাইছো, এত টাকা আমাদেরকে ট্যাক্স তোমার দিতে হবে। হুকুমত নে কোনো পয়সা নেই দিয়া এস গরিব আদমি কো, কোই উসকো জমিন কা পলাট নেই দিয়া, বানানে কে লিয়ে সব কুছ আপনি মেহনত সে কমায়া, ये टैक्स लेने वाले बीच में कौन आ गए? बोले जो दोस्त ना हुकूमत वाला ताके पैसा दिसे घर बनानोर जन्य ना तारे जमीन दिलो, यही गरीब मेहनत करे जमीन लो किनलो खरीद करलो और से मेहनत करे माल जमा करे तार घर बनाइलो। और बोले जो भाई এখন যে ওনা ট্যাক্স দিতে মধ্যখানে এই ট্যাক্স লেনে ওয়ালারা কোথা থেকে এসে গেল? বলে যে তুমি আমাকে ট্যাক্স দিতে হবে। বলে যে ওনারা তো জমিনও দিল না, ঘর বানাইতে পয়সাও দিল না, এরপরে এই গরিবের কাছে ট্যাক্স উঠাইতে যে আসলো। বলে যে ওনারা মধ্যখানে প্রত্যেকে এসে হাজির হইল। ইয়ে হুকুমরান শয়তান কে খলিফা। বলে যে ভাই এইরকম যদি কেউ হুকুমত চালায় তো বলে যে উনি শয়তানের খলিফা হয়ে। হর পাঁচ সাল কে বাদ ইলেকশন করানা পড়তা। বলে যে ভাই এই জন্যই প্রত্যেক পাঁচ বছর পরে একবার ইলেকশন করতে হয়। শয়তান কা খলিফা আমারে সর পে বেঠা হুয়া হ্যায়, ইসে জান ছুড়াও। বলে লিডার কেন করে মানুষে যে ভাই শয়তানের খলিফা এখন আমার মাথার উপরে, কাজে ওর থেকে আমাদের জান বাঁচাইতে হবে, এই জন্য ইলেকশন করো। আগে মুসলমান হুকুমরান হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জাতে বান যায়, জান সে ভি পাবলিক কি খিদমত করে, মাল সে ভি পাবলিক কি খিদমত করে, সারি পাবলিক কে দিল মে উনকি মহব্বত আ জায়েগি, 50 সাল তক ইলেকশন লড়ানে কি জরুরত নেই। বলে যে যদি আমাদের মুসলমান বাদশারা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মতো হয়ে যায় আর ওনারা যদি ওনাদের জান আর মাল দিয়ে অন্যের ফায়দা পৌঁছাইতে থাকেন, গরিবের খেদমত করতে থাকেন, তাহলে বলে যে ভাই দুস্ত 5 বছর নয় 50 বছর অতিক্রম হইল আর ইলেকশনের প্রয়োজন পড়বে না। তো জব ইনসান আল্লাহ কে খলিফা বনকে জিন্দগি গুজারতে হ্যায়, আল্লাহ মহব্বতে পয়দা ফরমাতে। বলে যে ভাই দুস্ত যখন মানুষ এরকম আল্লাহর খলিফা হয়ে চলে তো আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিলের মধ্যে ওই সমস্ত ব্যক্তিদের মহব্বত দিয়া দেন। আপনি আপনি জান আপনা মাল আপনা মকান আপনা সামান সব দূসরো পে খরচ করনা হ্যায়, কিসি সে কুছ লেনা নেই। বলে যে ভাই আমাদের জান মাল সময় এইগুলা সব অন্যের উপরে লাগানো, অন্যের উপরে খরচ করা, এর বিনিময় কাপ থেকে কিছু না নেওয়া। হম এসে বন যায়গে তো আল্লাহ হমে আপস মে মহব্বতে আতা ফরমায়ে। বলে যে দোস্ত আমরা যদি এরকম হয়ে যাই প্রত্যেকে আপনার জান মাল দিয়ে অন্যের ফায়দা পৌঁছাইতে উপকার করতে থাকি, তাহলে আমাদের আপসের মধ্যে আল্লাহ জাল্লা শানু মহব্বত দিয়ে দিবেন। আল্লাহ নে ইনসান কো আপনি ইবাদত কে লিয়ে বানায়া, আল্লাহ নে ইনসান কো আপনি খিলাফত কে লিয়ে বানায়া। বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানু মানুষকে আপনার আল্লাহর ইবাদতের জন্য বানাইছেন, এমনি ভাবে আল্লাহ জাল্লা শানু মানুষকে আল্লাহর খেলাফতের জন্য বানাইছেন। আল্লাহ নে ইস উম্মতে মুসলিমা কো এক আর তিসরে বড়ে মকসদ কে লিয়ে পয়দা ফরমায়া। বলে যে দোস্ত আল্লাহ জাল্লা শানু এই মুসল এই উম্মতকে আরো আরেকটা তৃতীয় আরেকটা কামের জন্য বানাইছে, এই দুইটাও করতে হবে, এর সাথে তৃতীয় আরেকটা কাম করতে হবে। কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, আপনি এলান ফরমা দিজিয়ে যে মেরি জিন্দগি কা রাস্তা হ্যায়, মা বসিরত কে সাথ আল্লাহ কি দাওয়াত দেতা হুন, মেরে ভি এই রাস্তা হ্যায় জো মেরা ইত্তেবা করে, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, উসকি জিন্দগি কা রাস্তা ভি বসিরত কে সাথ আল্লাহ কি দাওয়াত দেনা। তো বলে যে ভাই দোস্ত রাসূল পাক আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান কুল হাদি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি। বলে যে আপনি কথা বলেন যে এটা হলো আমার রাস্তা, মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া, এটা আমারও কাম এবং যারা আমার অনুসরণ করবে আর প্রত্যেকেরই সেই কাম আল্লাহ জাল্লা শানুর দিকে দাওয়াত দেওয়া। তো রাসূল পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কো আল্লাহ নে খাতামুন নবিয়্যিন বানায়া। আল্লাহ জাল্লা শানু রাসূল পাক পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি শেষ নবী বানাইছেন, খাতিমুন নবীন বানাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে পহলে যে নবী আতে থে, নবী আতা হিদায়ত কি মেহনত আতে, দিলো মে হিদায়ত কা নূর উতরতা, লোগ আল্লাহ কে দিন পে আমল করতে, হালাত উনকে আচ্ছে হো জাতে দুনিয়া ওর আখিরাত কে। তো বলেন যে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইতেন, নবী আসতেন, ওনারা মেহনত করতেন, মানুষের দিলের মধ্যে হেদায়েত আসত, মানুষ হেদায়েত প্রাপ্ত হইত। তো আল্লাহ জাল্লা শানু ওদেরকে দুনিয়া এবং আখেরাতে ওনাদেরকে কামিয়াবি আর সফলতা দান করতেন। নবী চলা যাতা হেদায়ত কি মেহনত চলি যাতে, দিলো মে হেদায়ত কা নূর নিকলনে লাগ যাতা, লোক আল্লাহ কে দিন পে চলনা ছোড় দেতে, পরেশানিও ওয়ালে হালাত হো যা। বলে যে দোস্ত, যখন নবী বলেন যে চলে গেলেন, তো দিনের বলে যে ওই হেদায়তের মেহনত বন্ধ হয়ে যাইত, তো মানুষের অন্তর থেকে হেদায়তের নূর খতম হয়ে যাইত, অন্ধকার আসিয়া যাইত। তো বলে যে এরপরে মানুষ এরকম দিন থেকে দূরে চলত, চলিয়া যাইত, যার কারণে মানুষের উপরে পেরেশানি আর মুসিবত আজাব আসত। আল্লাহ ওসি উম্মত মে এক অর নবী ভেজে দিতে। তো বলে যে সাথে সাথে আল্লাহ পাকে আরেকজন নবী পাঠিয়ে দিতে। কুল্লামা হালাকা নবিয়ুন খালাফাহু নবিয়ুন। বলে যে যখনই এক নবী চলিয়া যেতেন, সাথে সাথে ওনার প্রতিনিধি হিসাবে আরেক নবী আসা যেতেন। নবী আতা হিদায়ত কি মেহনত আতে, দিলো মে হিদায়ত কা নূর উতরতা, লোক আল্লাহ কে দিন পে আমল করতে, কামিয়াব কামরান হো জাতে। তো বলে যে ভাই দোস্ত, এরপর নবী আসলেন, হেদায়তের মেহনত হইত, মানুষের মধ্যে হেদায়ত আসতো, তো মানুষ কামিয়াব আর সফলতা পাইয়ে যেত। ইউই সিলসিলা চলতা রাহা, ইয়াহ তক আল্লাহ তাআলা নে হযরত মোহাম্মদ বলে যে ভাই দোস্ত, এরকম ভাবেই সিলসিলা নবীদের চলতে ছিল, এমনকি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত একজনের পরে আরেকজন নবী আসতেই ছিলেন, সর্বশেষে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। হুজুর পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম কো আল্লাহ নে কিয়ামত কে জামানে তক কে লিয়ে নবী বানা কর ভেজা। তো বলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানব জাতির জন্য নবী বানিয়ে পাঠাইছেন। আর আল্লাহ নে আপকো আখরি নবী বানায়া, আপকি কিতাবকো আখরি কিতাব বানায়া, আপকি উম্মতকো আখরি উম্মত বানায়া। বলে যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ওনারে শেষ নবী বানাইছেন, এবং ওনার কিতাব সেই কিতাবও শেষ কিতাব, এবং ওনার উম্মতও একবারে শেষ উম্মত। اب سوال یہ پیدا ہوتا ہے کہ رسول پاک علیہ السلام کا تو انتقال ہو گیا، اب نبی والی محنت کس کے ذمہ لگے گی؟ اس کا جواب یہ آیا کہ اللہ نے اس امت کو نبی والی محنت عطا فرمائی۔ تو بولے جب آئے ہم تو رسول پاک صلی اللہ علیہ وسلم انتقال ہوئے گا سے، اہن اے نبی والا محنت تیر ذمہ کار اپنے جابے کیسے ہی محنت تک کر بے نبی والا محنت بولے جب تو ہن اللہ پکو تکے جواب آسے যে এই প্রশ্নের জবাব হয়েছে যে আল্লাহ পাক এই উম্মতকে এই জিম্মাদারি দিয়ে দিয়েছেন, নবীরা যে কাম করতে না এসা, এখন রসুলে পাকের উম্মতে সেই কাম করবে। আগর নবী আখরি নবী আ গে কিসি কি জিম্মে ইয়ে কাম লাগা নাহি, তো কাফের কো হিদায়ত কেসে মিলেগি? তো বলে যে ভাই দোস্ত, এই উম্মতের উপরে যদি জিম্মা না আসে, নবীও চলিয়া গেলেন, তাইলে কাফিরা যারা কাফির তারা কি করে হেদায়ত পাবে, তাদের উপরে কে মেহনত করবে? আল্লাহ নে তমাম দুনিয়া কে তমাম ইনসানো কো আল্লাহ সে হেদায়ত দিলওয়ানা, ইস উম্মত কে জিম্মে ইস মেহনত কো লাগায়। বলে যে সারা দুনিয়ার সমস্ত বেঈমান যাতে হেদায়ত পায়, এইটার জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মত কে দান করছেন। পহলে দিন সে আপনি আপনি উম্মত কো আপনি দাওয়াত মে শরীক ফরমায়া। এই জন্য রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতকে প্রথম দিন থেকেই দাওয়াতের মেহনতের মধ্যে শরীক করছেন। রসুলে পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম সে পহলে যে নবী আতা ও ইয়ে কহতা ইয়া কওমে আবুদুল্লাহ, হে মেরে কওম ওয়ালো আল্লাহ কি ইবাদত করো। বলে রসুলে পাকের আগে যত নবী আসছেন ওনারা এই দাওয়াত দিতেন, ইয়া কওমে আবুদুল্লাহ, ও আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, সব আগের নবীরা এই দাওয়াতই দিতেন। رسول پاک علیہ الصلوۃ والسلام نے پہلے دن سے یہ دعوت نہیں تھی، آپ نے یہ نہیں کہا کہ یا قوم اعبدوا اللہ، آپ فرمایا من یؤمنی، کون مجھے ٹھکانہ دیتا اپنے ہاں تاکہ میں دعوت کا کام کر سکوں، ومن یمنعنی، کون میری دشمنوں سے حفاظت کرتا ہے، ومن ینصرنی، کون میری مدد کرتا ہے، اپنی محنت میں مددگار، اپنی محنت میں دینے والا یہ اپنی امت کو آپ نے بنایا, پہلے دعوت آپ نے اس کی دی ہے. بولے جی دوستو آگے کمرے تو ایسا دعوت اسے جاؤ اور خوف تمہیں اللہ نے مدد کرو. رسول پاک صلی اللہ علیہ وسلم پرتھم دن تک یہ دعوت دین نہیں بلکہ رسول پاک صلی اللہ علیہ وسلم پرتھم دعوت شروع کرسین میاونی و میمناونی و مینصرونی. আরে কে আসো তোমরা আমাকে ঠিকানা দিবে আমাকে জায়গা দিবে আমি যাতে এরকম ভাবে দাওয়াত দিতে পারি, আর কে আসো তোমরা আমাকে দুশ্মন থেকে এরকম ভাবে দুশ্মন থেকে আমাকে তোমরা বাঁচাইবে আর আমি দাওয়াত দিব, আর কে আসো তোমরা সাহায্য করবে এই দাওয়াতের কাম আমার করার মধ্যে. তো বলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি প্রথম দিন থেকে ওনার উম্মতকে ওনার সাথে তৈয়ার করছে. পহলে দিন সেই আপ হর এক কো আপনি দাওয়াত মে লাগা রহে. বলে যে প্রথম দিন থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মতকে দাওয়াতের মধ্যে লাগাইতে রয়েছেন. আর দাওয়াত কাম আজ মক্কা মুকরমা মে শুরু হুয়া তো আব কাফেরোঁ নে শুরু মে তো ইকরাম কে সাথ আপকি দাওয়াত কা ইনকার কিয়া ফির উনহোনে হুজুর পর সাহাবা পর সখ্তি শুরু কর. তো বলে যে ভাই দোস্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে যখন দাওয়াত শুরু করলেন তো বলে যে প্রথম তো বেঈমানরা কাফিররা রসুলের পাক সাল্লামকে বাধা দিল, এরপরে যখন আরো সাহাবা ইকরাম তৈয়ার হইলেন তো বলে যে সাহাবা ইকরামের উপরে তারা জুলুম আর অত্যাচার শুরু করে দিল. তো রসুল পাক আলাইহিস সালাম কে জামানে মে 10 সাল কে বাদ নামাজ কা হুকুম আয়া. তো বলে যে রসুলের পাক সাল্লাম যখন মক্কা শরীফের জমানায় মেহনত করতেছিলেন তো বলে যে 10 বছর পরে যাইয়া রসুল পাকের উপরে নামাজের হুকুম আসলো, নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে আর নামাজ আসলো. দাওয়াত কামল পহলে দিন সে হ্যাঁ, ইবাদত কামল 10 সাল বাদ শুরু হুয়া. বলে যে দোস্ত দাওয়াতের আমলটা প্রথম দিন থেকেই শুরু হয়ে গেছে, আর বলেন যে নমাজের আমলটা 10 বছর পরে শুরু হয়েছে. আর আপনি পহলে দিন সে তলোয়ার কো সাথ নি লাগায়া, জব 14 সাল গুজর গে ফির আল্লাহ নে হুকুম দিয়া কে তলোয়ার কে আপনে হাথ মে পকড়ো. তো বলে যে ভাই দোস্ত আর আল্লাহ পাকে প্রথম দিনই তলোয়ারের হুকুম দেন নাই, বলকে যখন রসুল পাক সাল্লামের উপরে 14 বছর চলিয়া গেল ওই মেহনত করার, 14 বছর অতিক্রম হওয়ার পরে মেহনত করার পরে আল্লাহ পাকের পক্ষ থেকে আসলো হুকুম যে এখন আপনার হাতে তলোয়ারও নিয়ে নেন. দাওয়াত কো আপ কিসি হাল মে নেই ছোড়তে থে, তলোয়ার কো আপ ছোড় দিয়া করতে থে. বলে যে দাওয়াত কে আল্লাহ রসুল কোনো অবস্থাতেই হাত সাথ দেন না, কিন্তু তলোয়ার কে অনেক সময় আল্লাহ রসুল হাত থেকে রেখে দিতেন, হাতে রাখলেন না, অনেক সময় তলোয়ার কে হাত থেকে সারতেন. কুফার মক্কা জমা হকর হুজুর কি খিদমত মে আয়ে কে লাগে এ মোহাম্মদ হর ইনসান জো কাম করতা হ্যায় তিন চার কিসম কি চিজে হাসিল করনে কে লিয়ে করতা হ্যায় আপকো উন চার চিজো মে সে কোন সি চিজ মতলুব হ্যায় ইস দাওয়াত কে কাম সে. বলে যে মক্কা শরীফের কাফিররা একত্রিত হয়ে আর রসুল পাকের খেদমতে আসলো, আইসা বলল যে দুনিয়াতে মাঝে কোনো কাম করে তো বলে তিন চারটে জিনিসের জন্য সামনে রেখে সে কোনো একটা কাম শুরু করে, তো আপনার এইগুলোর থেকে কোনটার প্রয়োজন সেটা আমাদেরকে বলেন. আগর আপ মক্কে কে বাদশাহ বননা চাহতে তো হমে বতা দে, হম আপকো দাওয়াত দিয়ে বগৈর আপনা বাদশাহ বনানে কে লিয়ে তৈয়ার. বলে যে আপনি যদি চান যে মক্কা শরীফের বাদশাহ হইতে তো আপনার দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই, আমরা বিনা দাওয়াতে আপনাকে মক্কা শরীফের বাদশাহ বানাই দিব. আগর আপ কুরাইশ কবিলে কা সরদার বননা চাহতে হ্যায় তো হমে বতা দে, আপকো আপনে কবিলে কুরাইশ কা সরদার বনানে কে লিয়ে তৈয়ার. আর যদি আপনি কুরাইশের গোত্রের সর্দার হইতে চান তো আপনি আমাদেরকে বলেন, আমরা আপনার এই বিনা দাওয়াতে আপনাকে সর্দার কুরাইশের সর্দার বানিয়ে দিব. আগর আপ খুবসুরত ঔরতো সে শাদি করনা চাহতে হ্যায় হমে বতা দে, উন ঔরতো সে হম আপকি শাদি করা দে. আর যদি আপনার কোনো সুন্দর মেয়েকে শাদি করার দিলের মধ্যে থাকে তো সেই কথা বলেন, যেই যেই মেয়েকে আপনি বলবেন এগুলো সব আপনাকে দিয়ে দিব আমরা শাদি করাইয়া. আগর আপ মালদার বননা চাহতে হ্যায় তো হমে বতা দে, হম আপকো জমা করকে মাল ইতনা জ্যাদা দেঙ্গে কি আপ হমারে মক্কে মে সবসে বড়ে মালদার বন জায়ে. আর বলে যে যদি আপনার এই দাওয়াতের দ্বারা আপনি মাল চান তাইলে বলেন আমরা এত মাল জমা করে আপনাকে দিয়ে দিব যে মক্কা শরীফের মধ্যে আপনার মতো এত বড় মালদার আর কেউ থাকবে না. এই চার চিজে হাসিল করনে কে লিয়ে ইনসান কোশিশ করতা হ্যায়, বলে যে এই চারটা জিনিসকে পাওয়ার জন্যই দুনিয়াতে মানুষের চেষ্টা বিকিন করে. শহর কা বাদশাহ বননা, একবারে মক্কা শরীফের বাদশাহ বানা, কবিরে কুরাইশ কা সরদার বননা, কুরাইশের সরদার বননা, মালদার বননা, আরেকটা হলো কি যে বলে যে বড় মালদার হওয়া, খুব সুন্দর সে শাদি করা, আর সুন্দর মেয়েদেরকে বিবাহ করা। তো কুফারে মক্কা নে আপকো পেশকশ কি, আপ ইন চার চিজো মে সে জো চিজ হাসিল করনা চাহতে হমে বতা দে, হম আপকো মুহাইয়া কর দে। ওরা বললো এই সাইডটা জিনিস এখানে পেশ করলো আর বললো যে এই চারটার মধ্যে যেটা চান বা যে যতটা চান আপনি বলেন, আমরা সবকিছু আপনাকে তৈরি করে দিয়েই দিব। লেকিন আপ দাওয়াত কা কাম ছোড় দে। কিন্তু একটা কথা সত্য হইল যে আপনি আর দাওয়াত দিতে পারবেন না, দাওয়াতের কামটা আপনি ছেড়ে দিতে হবে। আপনি ফরমায়া আগে তুমি সিঁড়ি লাগা কে আসমান পে চড় যাও, वहां से सूरज को पकड़ कर ले आओ, मेरे दाने हाथ में सूरज रख दो, बाएं हाथ में चांद रख दो, कितनी वजनी चीजें भी मेरे ऊपर रख दो, मैं दावत का काम नहीं छोड़ सकता। बोले जे रसूल पाक के जवाब है बोलने ने देखे जे तुमरा यदि सीढ़ी लगाइया এই রকম ভাবে মই লাগাই যদি তোমরা আসমানে উঠিয়া যাও আর যাইয়া সেইখান থেকে সূর্যকে নিয়ে আসো, আইনে আমার এক হাতে দাও আমার ডাইন হাতে দিয়ে দাও, আর এমনি ভাবে চাঁদকে আইনে আমার বাম হাতে দিয়ে যাও, তবু আমি সেই দাওয়াতের কামকে কোন অবস্থাতেই ছাড়তে পারবো না। জান দে সকতা হুঁ দাওয়াতের কাম নেই ছোড় সকতা, বলে যে আমি জান দিতে পারবো কিন্তু দাওয়াতের কাম কোন অবস্থাতেই ছাড়তে পারবো না। দাওয়াতওয়ালা কাম رسول پاک علیہ السلام چھوڑنے کے لیے تیار نہیں ہوئے، فرمایا لینفذن ھذا الامر او تنفرد صالفتی، یا تو اس دعوت کے کام کے کرتے کرتے میرا یہ دعوت والا کام ساری دنیا میں چل جائے گا، یا میری گردن میرے جسم سے علیحدہ ہو جائے گی۔ تو بولے جا اللہ رسول فرمائے لیں جی دیکھو ہمیں دعوت کام تو کرتی تھکتا اور ہمیں کرتے کرتے ہو تو یہ دعوت کام سارا دنیا پوسیا جائے، আর না হয় তো আমার গর্দন আমার শরীর থেকে আমার শরীর থেকে আলাদা হইতে পারে, এছাড়া আর কোন রাস্তা নাই, আপনার আমি শহীদ হয়ে যেতে পারি, তবু আমি দাওয়াতের কাম ছাড়তে পারবো না। দুসরে মৌকে পর সুরা হুদাবিয়া কে মৌকে পর কুফারে মক্কা নে এক ওর পেশকশ কি, ইয়ে কাহা কি আপ দাওয়াত কা কাম ভি কর রহে হ্যায়, আপ কিতাল ভি কর রহে হ্যায়, কিতাল আপ ছোড় দে, তলোয়ার আপ রখ দে, 10 সাল তক হমারে আপকে লড়াই না হো, এ পেশকশ কি। তো বলে যে সুলে হুদাইবিয়ার সময়, হুদাইবিয়ার সুলার সন্ধির সময় ওনারা আরেকটা জিনিস আল্লাহ রসুলের সামনে পেশ করলো, সেটা কি বলে যে আপনি আমাদের মধ্যে একটা সন্ধি হোক, চুক্তিতে আবদ্ধ 10 বছরের ভিতরে আপনি তলোয়ার হাত থেকে রেখে দেন, তলোয়ার চালাইন না। এক দফা তাকাজা রাখা, আপ হমসে সুলহ কর লো, তলোয়ার ছোড় দো, আপনি উস মে তলোয়ার ছোড়। বলে যে এই কথা যখন বললো তারা একবারই বললো যে 10 বছরের জন্য আপনি চুক্তি করেন, এই কথার উপরে যে আপনি আর আমাদের সাথে যুদ্ধ করবেন না, তলোয়ার চালাইবেন না। বলেন এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল তৈরি হয়ে গেলেন, ঠিক আছে আমি মানে নিলাম 10 বছর তোমাদের সাথে আমি চুক্তিতে আবদ্ধ, তোমাদের সাথে আমাদের কোন জল্লা লড়াই হবে না, তলোয়ার তোমাদের উপরে আমরা চালাইব। এসে মালুম হতা হ্যায় কি দাওয়াত ওয়ালা কাম আপকি জিন্দগি কা মকসদ থা, কিতাল জরুরত কি ওয়াজহ সে করনা পড়া থা। বলে যে ভাই এই কথার দ্বারা এই কথা প্রমাণ হইল যে দাওয়াতের কামটা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগির মকসদ আর উদ্দেশ্য ছিল, আর তলোয়ারটা প্রয়োজনের জন্য ছিল। বন্যা তলোয়ার কো ইতনে জলদি না ছোড় দে আপ। বলে যে ভাই দোস্ত তলোয়ারটা প্রয়োজন করলে ওইটা ব্যবহার হতো, না হইলে আল্লাহ রসুল এত সহজেই আর এত জলদি এই তলোয়ার এই শর্তটা উনি মানতেন না, আর তলোয়ারকে অত জলদি ছাড়িয়ে দিতেন না। رسول پاک علیہ الصلوۃ والسلام نے پہلے دن سے ہی اپنی ساری امت کو اپنے دعوت والے کام میں اپنے ساتھ چلایا۔ بولے جے رسول پاک صلی اللہ علیہ وسلم انہار امت کے پرتھم دن تھی کہ انہار کام دعوت کے کام کے مدے چلائی سے نار انہار سنگے نیسے مرد بھی دعوت دیتے تھے عورتیں بھی دعوت دیتی تھی۔ بولے جے رسول پاک صلی اللہ علیہ وسلم سنگے بولے جے وہ شروع زمانہ تھے ہی বলে যে পুরুষরাও দাওয়াত দিত মহিলারাও দাওয়াত দিত। রাজি হযরত উম্মে শরীর রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কে মে রহতে থে, ইসলাম মে দাখিল হুয়ে, এক এক কুরাইশি মর্দ কে ঘর জাতি আর ঘর কি ঔরতোন কো দাওয়াত দিত। বলে যে হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা বলে যে উনি মক্কা শরীফে মুসলমান হইলেন, ওইয়া বলে যে এক এক ঘরে যাইতেন, যাইয়া ওই ঘরের মহিলাদেরকে উনি ইসলামের দাওয়াত দিতেন। জব মক্কা کہ مردوں کو پتا چلا ام شریک ہمارے گھروں میں جا کر ہماری عورتوں کو اسلام کی دعوت دیتی ہیں انہیں بڑا غصہ آیا تو بولے جی جہن وہی کافر ہے جانتے بن لو ام شریک رضی اللہ عنہ حاضر گھرے گھرے جائیے دعوت دیں تو بولے جی اور بہت غصہ ہوئی لو এবং গুসা হইয়া ওনারা এরপরে অনেক গুসা হয়ে গেল উনি হযরত উম্মে শরীক সে কহা আপনি আমাদের ঔরতকে দাওয়াত দেকর বহুত বড় জুলম কিয়া হ্যায় আব আপকো সব সাজা দেঙ্গে বলে যে উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা কে ডাকাইয়া না কাফিররা বলল যে আপনি তুমি আমাদের মেয়ে লোকদেরকে দাওয়াত দিচ্ছ সুতরাং তোমাকে আমরা বড় শক্ত শাস্তি দিব মক্কা শরীফে থাকতে দিব না তোমার বাপের দেশে তোমাকে পৌঁছে দিব আমরা আব কাফের হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা কো লেকর চলে বলে যে এরপরে উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা কে নিয়া ওনার রান হয়ে গেল ওনার বাপের দেশে পৌঁছাইবার জন্য হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা নে দাওয়াত কো নেই ছোড়া মক্কে কো ছোড় দিয়ে বলে যে উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা না দাওয়াত ছাড়তে তৈয়ার হইলেন না কিন্তু উনি মক্কা শরীফ ছাড়তে তৈয়ার হয়ে গেলেন یہ قربانی دعوت کے کام والوں کو دینی پڑے گی تو بولے جی بھائی دوستو یہ رقم قربانی دعوت دینے والا دیر پڑتے ہوئے جب اسلام کے لیے محنت کی جائے محنت میں قربانیاں دی جائیں اسلام کو اللہ دنیا میں زندہ کر دیتا ہے اگرچہ دشمنوں کے نظرے میں ہو بولے جی بھائی دوستو جہاں یہ رقم دعوت جنو اللہ دین جنو قربانی دعا ہے আর এইরকম যখন মুজাহিদা করা হয় তো বলে যে বেঈমানদের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এদের ভিতরে থাকা অবস্থায় আল্লাহ হেদায়েত দিয়ে দেন হেদায়েতকে চালু করে দেন তিন দিন তিন রাতে গুজর গই জালিম কাফিরোন নে ইয়ে জুলম ঢায়া হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু আনহা পর কে তিন দিন মে না উনে খানে কো কোই চিজ দি না পিনে কা পানি দি বলে যে ওনার লইয়া তো তারা চলতে রইল তিন দিন তিন রাত গেল বলে যে এর ভিতরে ওরা তো খানা বিনা ঠিকই খাইলো কিন্তু ওনারে না কোনো কিছু খাইতে দিল না কোনো পান করতে দিল কিছু কিছুই ওনাকে দেয়নি তিন দিন গুজর গায়ে দুপুর কো কাফের লোক খেমো কে সাহে মে দরখতো কে সাহে মে আরাম করতে থে আর তুমি শরীর রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হাত পা বাঁধ কর ধূপ মে উনকো বিঠা দেতে থে বলে যে তিন দিন পরে বলে যে যখন দুপুর হয়ে গেল রৌদ্র খুব প্রকট সেই সময় ওরা তাঁবু খাটাইয়া ওনারা তো তাঁবুর ভিতরে আরাম করতে রইল আর উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা নাকে হাত পা বাঁধা এরকম ভাবে রৌদ্রের মধ্যে ফলাইয়া রাখলো এন তমাম তকলিফো কো বরদাশত কিয়া ও ইয়ে নেই কাহা কি মে দাওয়াত কা কাম ছোড় দু বলে যে এত কষ্ট আর মুজাহিদাকে উনি বরদাস্ত করলেন তবু এই কথা বললেন না যে আমি দাওয়াতের কাম ছাড়তে তৈয়ার আছি হর চিজ কো ছোড় সকতি হু দাওয়াত কে কাম কো নাহি ছোড় সকতি বলে যে সব কিছু ছাড়তে পারবো কিন্তু দাওয়াতের কাম কে কোনো অবস্থাতেই আমি ছাড়তে পারবো না দিন দিন জব গুজর গায়ে তো খস্তা হাল হো গয়ে উনকো কমজোরি জ্যাদা হো গয়ে আর উনকে জিসম মে তাকত কম হো গয়ে আব কাফের দুপুর কো সো গয়ে তো বলে যে তিনটা দিন গেছে না খানা না পিনা বলে যে ওনার অবস্থা খুবই খারাপ হয়ে গেল উনি অনেক অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন তো বলে যে উনি এরকম ভাবে ওনার উপরে বেহুশির মতো আসিয়া গেল আর ওরা তাঁবুর ভিতরে আরাম করতে রইল খুশিয়া পড়লো তার খুব আরাম করতে আর তুমি শরীরকে হাত পা বাঁধ কর ধূপ মে বিঠা দে বলে যে ওরা তো নিজেরা আরাম করতো আর উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা নাকে রৌদ্রের মধ্যে হাত পা বাঁধা রেখে দিত تیسرے دن جب وہ کافی سوئے اللہ نے اپنی غیبی مدد کو ظاہر فرمایا بولے جی تیسرے دن جب تارا دوپہر بلا یہ رقم کر لو تو اللہ جل شانہ ہمارا غیبی قدرت کے پرکاش کر لو جو دائی اللہ بن جائے گا اس کو اللہ کی ذاتی طاقت حاصل ہوتی بولے جی بھائی دوستو جی اللہ پاک رب العالمین جی دائی ہوئے تو اللہ ذاتی شکتی تاشتے ہوئے گا سنانچہ اللہ نے اپنی قدرت کو ظاہر فرمایا آسمان سے اللہ نے ایک ڈول بھیجا جس میں جنت کا ٹھنڈا اور میٹھا پانی বলেন যে আল্লাহ ওনার কুদরতকে প্রকাশ করলেন, বলেন যে আসমান থেকে এক বালতি ধুল, মানে আমরা বালতি বলতে পারি, বলেন যে আসমান থেকে এক বালতি পাঠাই দিলেন, যে বালতির মধ্যে বেহেস্তের মিঠা পানি ছিল ভর্তি, আর বলেন যে এই বালতি আসতেছিল সেটা সাদা রশির দ্বারা বাঁধা ছিল। বলে যে আস্তে আস্তে হযরত উম্মে শরীক রাদিয়াল্লাহু তাআলা আনহার একবারে কাছেই সেই বালতি আসে হাজির হয়ে গেল, মুখের কাছে এসে পৌঁছে গেল। উনি দেখা কি আসমান সে ইয়ে আয়ে হ্যাঁ, তো উনি দেখতে পাইছে যে আসমান থেকে যে বালতি নামি আসছে ওনার কাছে, ইয়াকিন হো গিয়া কি আল্লাহ নে মেরে লিয়ে ভেজি হ্যায়। তো উনার এই কথা পুরা ইয়াকিন হয়েছে যে আল্লাহ জাল্লা শানু সেটা আমার জন্য পাঠাইছে। আপনি মুখ লাগাকর জান্নাত কা ঠান্ডা আর মিঠা পানি পিয়া, বলেন যে উনি মুখ লাগাইয়া বেহেস্তের সেই ঠান্ডা আর সেই মিষ্টি পানি পান করলেন। দিন সে লেকর আজকে দিন তক মুঝে সারি জিন্দগি মে কবি প্যাস নাই লাগে। আর উনি বলেন যে ওই যে দিন থেকে আমি ওই পানি পান করছিলাম আজ পর্যন্ত আর কোনোদিন আমার আর দ্বিতীয়বার কোনো পিপাসা লাগে নাই। কুছ পানি কাপড়ো পে গির গিয়া, কুছ নিচে জমিন পে গির গিয়া। বলে যে কিছু পানি তো ওনার কাপড়েও পড়লো কিছু জমিনেও পড়লো। আব কাফির উঠে তো দেখ কে হেরান হো গয়ে, যাদের তুমি শরীর রাদিয়াল্লাহু আনহা কে কাপড়ো পে ভি পানি, জমিন পে ভি পানি, চেহারা ভি উনকা তরো তাজা, আর কমজোরি খতম, বদহালি খতম। তো উনহোনে কাহা হে উম্মে শরীক, আপকো ইয়ে পানি কাহাঁ সে মিলা? যখন ওরা ঘুম থেকে উঠল, কাফিররা উঠে দেখে যে ওনার কাপড়ের উপরে পানি, কাপড় পানিতে ভিজা, জমিনে যেখানে উনি বসা সেইখানে পানি, আর উনি যে এরকম ভাবে ওনার চেহারা একবারে সম্পূর্ণ তরতাজা হয়ে গেল, আর বলে যে ওনার চেহারা আবার চমকদার, আর ওনার কোন দুর্বলতাও নাই, দুর্বলতাও চলে গেছে, ওনার যে বুড়া অবস্থা খারাপ অবস্থা ছিল সেটাও নাই, সম্পূর্ণ ওনাই শক্তিমান। তো বলে ওরা বলতে সোনার এই অবস্থা দেখিয়া যে আরে উম্মে শরীক, তুমি পানি কই পাইলা, কে দিল তোমাকে এই পানি? তুমি আমাদের মিশ্রিত সে পিয়া হ্যাঁ কি তোমরা, তুমি কি আমাদের পানি পান করেছ? তুমি জানি আমি মানে তোমার মিশ্রিত মেসে নেই পিয়া। বলে যে না আমরা তোমার তোমাদের পানি আমি পান করি নাই। ও গে আপনি মিশ্রিত কো দেখা, সোনে সে পেলে জেসে ভরে হুয়ে থে, সোনে কে বাদ ভি উসি তরহ সে ভরে হুয়ে। ওরা যখন যে ওদের মশক দেখলো তো দেখতে পাইল যে সেটা যে এরকম পানিতে ভরা ছিল ওই রকমই রয়ে গেছে, ওইখান থেকে কোনো কমে নেই। তো হেরান হো গে উম্মে শরীক, আপনি যে পানি আমারা নেই পিয়া, তো কহাঁ সে আপকো পানি মিলা? তো আর দেখে এসে বলে আশ্চর্য হয়ে গেল, আরে তুমি তো আমাদের পানি পান করো নাই, কিন্তু তুমি এই পানি পাইলে কোথায়? তো সারা কিসা আল্লাহ কি গায়েবে মদদ কা সোনা দিয়া, আসমান সে আল্লাহ নে ডোর ভেজা জিসমে জান্নাত কা ঠান্ডা মিঠা পানি, উসকো মেনে পিয়া। উনি সব ঘটনা খুলিয়া বললেন, আরে আল্লাহ আসমান থেকে আমার জন্য মশকের মাধ্যমে এই বালতির মাধ্যমে আমার জন্য পানি পাঠাইছে, সেই মিঠা আর ঠান্ডা পানি আমি পান করছি। এ শুনতেই সারে কাফের কলমা পড়কে ইসলাম মে দাখিল হলো। বলে যে এই কথা শোনার সাথে সাথে সব কাফির যারা এখানে ছিল সব কলমা পড়িয়া মুসলমান হয়ে গেল। দাই কে সাথে আল্লাহ কি গায়বি মদদ হতি, বলে যে দাই হয় তার সাথে আল্লাহর গায়বি সাহায্য থাকে, জিসকে সাথে আল্লাহ কি গায়বি মদদ হতি উসমে কোই মালিক নেই আ সকতা। বলে যে ভাই দোস্ত, বলে যার সাথে আল্লাহ জাল্লা শানুর গায়বি সাহায্য থাকে তার কেউ কিছু করতে পারে না। আল্লাহ নে হামে আপনি তাকত কো উসসে ফায়দা উঠানে কে লিয়ে দাওয়াত ও তাবলীগ ওয়ালা কাম দিয়া। বলে যে ভাই দোস্ত, আল্লাহ পাকে ওনার সেই গাইবি শক্তির থেকে উপকৃত হওয়ার জন্য আল্লাহ আমাদের দাওয়াতের মেহনত দান করছে। জিতনে কুরবানিয়া নবীয়ো নে দি, সারি কুরবানিয়া হুজুর পাক আলাইহিস সালাম নে আপনি উম্মত সে সাহাবা সে দিলওয়াই। বলে যে যত কুরবানি নবী গজে দিছে, বলে যে রসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সব ধরনের কুরবানি ওনার সাহাবাদের দ্বারা করাইছেন। তাও তো তাবলীগ আসলে নবীও কা কাম। বলে যে ভাই দোস্ত, দাওয়াত আর তাবলীগের কামটা সমস্ত নবীগণের কাম। নবী ওয়ালি সিফাত কে সাথ হাম ইসমে চলেঙ্গে, আল্লাহ আমারি ওয়েসে মদদ ফরমায়েগা জেসা আল্লাহ নে নবীও কে মদদ ফরমায়ে। বলে যে দোস্ত, যখন এই নবীওয়ালা কামের মধ্যে আমরা নবীওয়ালা সিফতের সাথে চলবো, তো আল্লাহ জাল্লা শানু যত সাহায্য আর মদদ নবীগণকে করছেন, এই সব ধরনের সাহায্য আল্লাহ আমাদেরকেও করবে। তাহলে কাম কি বুনিয়াদ সরাসর হামদর্দি বলেন যে ভাই দাওয়াতের ভিত্তি হইল অন্যের উপকার পৌঁছানো, অন্যের ভালাই চাওয়া, আর অন্যের খায়ের খাই করা। বলে যে ভাই দুস্থ, সেটা হইল দাওয়াতের বুনিয়াদ ভিত্তি। রসুল পাক আলাইহিসসালাম নে সাহাবা কিরাম সে নবী ওয়ালি কুরবানি দিলবাই। বলেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দ্বারা নবীরা যে কুরবানি দিছেন সেই কুরবানি দেওয়াইছেন। আগে ইব্রাহিম আলাইহিসসালাম নে আপনি বেটে ইসমাইল কো জবা করনে কা ফয়সলা কর লিয়া, তো সাহাবা কিরাম ভি আল্লাহ কে হুকুম পর আপনে বেটো কো জবা করনে কে লিয়ে তৈয়ার থে। বলে যে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর হুকুমের উপরে আপনার সাহেবজাদাকে ওনার বেটাকে কুরবানি করার জন্য তৈয়ার হয়েছিলেন। বলে যে হযরত সাহাবায়ে কেরাম ওনারা আল্লাহর হুকুমের উপরে ওনাদের বাচ্চাদেরকে কুরবানির জন্য ওনারাও তৈয়ার ছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে উনকে বেটে আব্দুর রহমান নে কাহা, আব্বা জান জঙ্গে বদর কে দিন মে কাফিরোঁ কে সাথ থা, আপ মুসলমানোঁ কে সাথ থে, এক এসা মৌকা বনা আপ মেরি তলওয়ার কে নিচে আ গয়ে, মে আপকো কতল কর সকতা থা, লে মে আপকো কতল নহীঁ কিয়া, আর তলওয়ার কো মেনে রোক লিয়া। বলে যে হযরতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে উনি বললেন যে আব্বা জান, বদরের দিন আমি কাফিরদের সঙ্গে ছিলাম আর আপনি মুসলমানের জমাতে ছিলেন, এক সময় আসছিল যে আপনি আমার তলোয়ারের নিচে আসিয়া গেছিলেন, কিন্তু আপনি আমার আব্বা যেহেতু এই জন্য আপনাকে আমি আর মারি নাই, তলোয়ার আমি উঠাই নিছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কা জবাব শুনে কে কাবিল হ্যায় ইয়ে ফরমায়া, হে মেরে বেটে আব্দুর রহমান, আগর তুম জঙ্গে বদর কে দিন মেরি তলোয়ার কে নিচে আ জাতে তুমি মে আপনা বেটা সমঝ কে না ছোড়তা, আল্লাহ কে দুশ্মন সমঝ কে তোমারি গর্দন উড়া দে। বলেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিলেন বলেন সেটা শোনার যোগ্য। বলে যে বেটা শোনো, তোমাকে যদি আমি বদরের দিন একবার পাইতাম আর আমার তলোয়ারের নিচে তুমি আসতে, তাহলে আমি একেবারে তোমাকে আল্লাহর দুশ্মন জানিয়া সম্পূর্ণ তোমার গর্দন আমি উড়াইয়ে দিতাম, রাখতাম না তোমাকে। তো হাম সারে তৈয়ার হ্যায় আপনে হর জজ্বাত কো কুরবান করনে কে লিয়ে। তো বলে যে ভাই জন্য আমরা সব ভাই আমাদের সব ধরনের জজ্বাকে কুরবানি করার জন্য তৈয়ার আছি। তো ভাই কুরবানি জিতনি বড়ি দি যায়গি উতনা বড়া নতিজা নিকলেগা। বলে যে ভাই দোস্ত, আমরা যত বড় কুরবানি দিব অত বড়ই এরকম ভাবে আমরা নতিজা আর ফল দেখতে পাইব। হযরত ইব্রাহিম আলাইহিসসালামের তো কুরবানি আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দুইটা কুরবানি দিছেন, এক কুরবানি ইয়ে দি হযরত সাহেল আলাইহিসসালাম ওয়ালা ঘর, কবি ঘর মে রাতে কবি ঘর সে বাহার চলে যাতে। বলে যে একটা ঘর তো হইল হযরত ইব্রাহিম আলাইহিসসালামের এক বিবি ছিলেন হযরত সারা রাদিয়াল্লাহু আনহা। বলে যে সেই ঘরে উনি কোন সময় ঘরে থাকতেন বিবির সঙ্গে, আবার কোন সময় ঘর থেকে বাইরেও যাইতেন, আলাদাও হইতেন। जैसे हम तबलीग वाले कभी सरोजे में जाते हैं, कभी चिल्ले में जाते हैं, कभी घर में होते हैं। বলে যে এরকম আমরা তবলিগ वाला কোন সময় বিবির থেকে আলাদা হইয়া তিন দিনে যাই, সিল্লায় যাই, আরো সময় লাগাই, আবার কোন আবার আইসা আবার বিবির সাথে থাকি, বাচ্চার সাথে থাকি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ভি এসেই করতে থে, কবি বি বচ্চোঁ কে পাস রহনা, কবি বি বচ্চোঁ সে দূর চলে জানা। বলে যে ইব্রাহিম আলাইহিসসালামও তাই করতেন, কোন সময় বিবি বাচ্চার সঙ্গে থাকতেন, আবার কোন সময় বিবি বাচ্চার থেকে আলাদা হইয়া অনেক দূরে চলে যাইতেন। দুসরা নমুনা হযরত হযরত ইসমাইল আলাইহিসসালাম ওয়ালে ঘর কা নমুনা হ্যায়, উস ঘর সে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নে বড়ে কুরবানি দিয়ে। আর বলে যে দ্বিতীয় নমুনা হইল ইব্রাহিম আলাইহিসসালামের দ্বিতীয় কুরবানি হইল ইসমাইল আলাইহিসসালামের ঘর। বলে যে সেই ঘরে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম বহুত বড় কুরবানি দেওয়াইছে। আদমি চাহতা হ্যায় আপনি বিবি বচ্চো কো মে মকান বানা কে দু। বলে যে মানুষের তো এই কথা চায় যে আমি আমার বিবি আর বাচ্চাদের জন্য একটা ঘর বানাই দেই, কপড়ে লা কর দু, আমি কাপড় আনিয়ে দেই, বিমার হয়ে যায় তো দাওয়াই লা কর দু, অসুস্থ হয় তো তার চিকিৎসার ব্যবস্থা করি, বেটা ভালো হয়ে যায় উসকে শাদি করাও, ছেলে উপযুক্ত হয়েছে তো তাকে শাদি করাই, আগে উনকে পাস কো কম হয় চিজ তো উসকো লা কর দু, আর যদি কোনো ধরনের জিনিসপত্র কম হয় তো সেখানে পুরা করে দেই। ইয়ে সারে জজবাত হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নে হযরত ইসমাইল আলাইহিসসালাম আলে ঘর মে কুরবান কি। বলে যে এইরকম এই ধরনের সমস্ত জজবাত কে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ওনার সেই দ্বিতীয় ঘর ইসমাইল আলাইহিসসালামের ঘরের ওইখানে ওই ধরনের সব কুরবানি উনি দিয়েছেন ইব্রাহিম আলাইহিসসালাম। সব জজবাত কে কুরবানি বানাকে ইব্রাহিম আলাইহিসসালাম নে নেই দিয়া। انتظام نہیں کیا, کوئی گھر جن کو کھانا کا ویوستھا کر دین نہیں, ان کے لیے کپڑے کا انتظام نہیں, اور انہیں کافر کو ویوستھا کریں نہیں, ان کے لیے کوئی دوا دارو کا انتظام نہیں, انہیں چکتسار کو ویوستھا کر دین نہیں, ان کا بیٹا جوان ہو گیا اس کی شادی نہیں کرائی, اور ان سے بڑا ہوئی سے تو ان شادی کا کوئی ویوستھا کریں نہیں, شادی کر لی بیٹے نے خود, تو حضرت ابراہیم علیہ السلام نے بیٹے کو حکم دیا اس کو طلاق دے دو, سیلے تو انہیں نجی شادی کر سلین سی نجی شادی کر سلین, کیونکہ ابراہیم علیہ السلام آئیشہ بولے جی دعو تمہار بی بی کے طلاق دیا دو, بی بی نے طلاق دے ہوئے دیلے, تو خرد نے کہ حضرت اسماعیل علیہ السلام والے گھر سے ہر طرح کے جذبات کو ابراہیم علیہ السلام نے قربان کیا, بولے جی اسماعیل علیہ السلام کے گھر مدے حضرت ابراہیم علیہ السلام سب ধরনের قربانی دیسن, ابراہیم علیہ السلام سب جذبہ قربانی کر, حضرت اسحاق علیہ السلام والے گھر میں حضرت ابراہیم علیہ السلام نے چھوٹی قربانی دی, حضرت اسحاق علیہ السلام کے گھر ابراہیم علیہ السلام چھوٹی قربانی دیسن, جس گھر سے چھوٹی قربانی دی اس گھر سے اللہ نے بہت سارے نبی بھیجے, বলেন যে এই ঘরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু কুরবানি দিলেন, সেই ঘরের দিয়া আল্লাহ অনেক নবী পাঠাইছেন, নতিজা ওয়াসা নিকলা জেসি কুরবানি, বলেন যে নতিজা ফল এইরকমই প্রকাশ হইল যেই রকম সেইখানে কুরবানি হয়েছে, যে ঘর থেকে ছোট কুরবানি দিয়ে ওই ঘর থেকে বহুত সারে নবী আয়, বলেন যে সেই ঘরে আল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাম শুধু কুরবানি দিলেন, বলেন যে সেই ঘরের মধ্যে বহুত নবী পয়দা হয়েছেন আসছেন দুনিয়াতে, সারে নবী ছোট নবী আয়, কিন্তু সব নবী আসছেন যারা দুনিয়াতে ওনারা হইলেন শুধু নবী, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলেমান আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই সারে নবী হযরত ইসহাক ওয়ালে ঘর সে আয়ে, এই সারে ছোটে নবী বন কর আয়ে, বলে যে হযরত ইসহাক আলাইহিস সালাম সেই ঘরে ইসহাক আলাইহিস সালাম, এরপরে আসেন ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলেমান আলাইহিস সালাতু ওয়াসসালাম, বলে যে এরকম ঈসা আলাইহিস সালাম, বলে যে যত নবী আসছেন কিন্তু ওনারা হলেন ছোট নবী, যে ঘর সে ইব্রাহিম আলাইহিস সালাম নে বড় কুরবানি দি উস ঘর সে এক নবী আয়া তে সবসে বড় নবী বন কর আয়ে, কিন্তু বলে যে সেই ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম বড় কুরবানি দিলেন সেই ঘরে মাত্র একজন নবী আসলেন, কিন্তু যেই নবী একজনই আসলেন ইনি সমস্ত নবীদের মধ্যে বড় নবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উস ঘর সে আয়ে সারে নবীয়োকে সরদার বন কর আয়ে, বলে যে এই ঘরের মধ্যে আসলেন হযরত সাইয়েদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কিন্তু উনি সমস্ত নবীদের সরদার করিয়া দুনিয়াতে আসছেন, তো হম বড় কুরবানি দেনে কে লিয়ে হমে সে কন কন তৈয়ার, বলে যে ভাই এত বড় কুরবানি দেওয়ার জন্য কে কে তৈয়ার আছেন, ভাই বড় কুরবানি দেন আল্লাহ বড় নতিজা জাহির ফরমায়েগা, বলে যে যখন আমরা বড় কুরবানি দিব তো বলে যে বড় বড় আমরা ফল দেখতে পাইব, নবীর কে কাম কো হম আপনা কাম বানা দে, বলে যে ভাই এজন্য নবীর কাম কে আমাদের কাম বানাইতে হবে, বড় কুরবানি কেসে বনে গি জব জব উসকা তকাজা সামনে আয়ে তরাজে মে হাম লাগ যায়, আর বড় কুরবানি না হলে কি ভাই যখনই আমাদের সামনে যেই তাকাজা আসবে দিনের যেই কামটা আসবে বলে যে ওইটার মধ্যেই আমরা আগে লাগিয়ে দেব, কোন কোন হর তাকাজে মে লাব্বাইক কহেগা, ভাই কে কে তৈয়ার আছে, যে কোন তাকাজা আসবে এটার উপরে আমি লাব্বাইক করতে তৈয়ার আছি, তবলিগের হর তাকাজে তো আপনি তমাম তাকাজো মে মুকদ্দম রাখতে গে, বলে যে তবলিগের কামকে সমস্ত তাকাজার উপরে সমস্ত কামের উপরে প্রাধান্য দিয়া রাখবো, जो भाई इसके लिए तैयार है सब खड़े हो जाओ, बोले जरा इधर से तो तैयार से दराय जान भाई मेहरबानी करे दान भाई, माशाल्लाह तीसरे भाई जरा से तरा दान भाई, जरा से दान माशाल्लाह, अच्छा तशरीफ रखे अभी बैठ गए, बोले जो भाई मेहरबानी करे तू बॉस है,